চলবে না, যেমন সাইকেল বা ইচ্ছা এই ধরনের, এবং যদি এরকম অর্ডার দেয় তাহলে সাইকেল রিক্সাকে সেগুলো মেনে চলতে হবে কিছু সময়ের জন্য। হ্যাঁ কিছু সময়, রাজভবন ওদের আশপাশ লালবাজার ওটা রাস্তা, পার্ক স্ট্রিট ওটা রাস্তা, কাইকা রোড ওটা রাস্তা, এসপ্লানেড ওটা রাস্তা, ফোর্টিয়ার ওটা রাস্তা, এই জায়গাগুলো একদম বন্ধ। হ্যাঁ পুরো ওই জায়গাটা বন্ধ একদম। আর সেন্ট্রাল এভিনিউ আর এজেসি বোর্ড রোড এইগুলো খুব ইম্পর্টেন্ট রাস্তা, এই দুটোই কিন্তু বন্ধ। তার সঙ্গে আরো যেগুলো বলা দরকার সেটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড কিন্তু সকাল 7 থেকে রাত 11টা পর্যন্ত বন্ধ। তারপরে হচ্ছে গড়িয়াহাট রোড এবং ইয়ে রোড, ইয়ে বলে আমাদের কাজাকুপুর জন্য বড় রোড। হ্যাঁ তারপরে সেন্টারটাকে বন্ধ করার জন্য অর্থ তো আটকে যাচ্ছে আমার। হ্যাঁ এই দুটো বন্ধু চেয়ারিগুলি বলছে ওর বন্ধু মাঝখানে কি হয় ওটা কিন্তু খোলা আছে, যেতে গিয়ে ওইটা কারণ ওটা বুঝতে পারবে টাইম কেউ আছে না এবারে খোলা যায় না কিছু একজন তুমি আসতে পারবে না কেউ তো ওই দিকে আসছে বিয়ানা দিয়ে একজন আসতে পারবে আসতে পারবে না ওগুলো বন্ধ তো আগে না হাঁটি হাঁটিও না এবারে ওরা করেছে কি এন্টারিং ইনটু বলে একটা আমরা স্পট করেছি আগে আগে যেটা ছিল মানে ক্রসিং গুলোতে মানে ক্রসিং গুলো খোলা ছিল আর মানে ক্রসিং কেউ ক্রস করতে পারে মানে আইনগত ভাবে উল্লেখ করে হ্যাঁ এবার কিন্তু ক্রসিং এর কথা উল্লেখ করেনি এন্টারিং বলে দিচ্ছে মানে ওরা দেখে হ্যাঁ হ্যাঁ কিন্তু ভাড়া খাটানো কাজে লাগানো চালানো এরা বিভিন্ন রকম জাগারি করছে করে আসলে কোন জিনিসটাকে বহাল রাখবে ওদের যে মন্দির ঠিক আছে ওটা সবাই বলুন ভালো করে বলো কোথায় জিনিসটা মানে কি হবে খামতি বাদ দিয়ে ভ্যালিটা মানে কলকাতার মধ্যে এরকম ভ্যালি শ্রমণ করা হলো আরকি এটা একটা বড় ভ্যালি একটা পাঁচজন ছিল কলকাতা জায়গা না বলে তারা হাওয়া থেকে এসেছিল এটাকে আক্রমণ চলতে পারতো ভালো জায়গা তাছাড়া যে এখন যেখানে কলকাতা পুলিশ আমার সুরক্ষ একটা হলো প্রতিবাদমূলক প্রোগ্রাম আর একটা হলো দাবি করলে তো হবে না দাবি করলে আমরা রাস্তা করে দিতে হবে এটা সমস্যা যে যারা যারা চলছে প্রচুর লোক সৌদি লোক সাইকেল উপর নির্ভর করছি প্রচুর কলেজ স্টুডেন্টরা যারা সাইকেল যাতায়াত করে কারণ কি ডোনেশন করে বা এদিকে ট্যাবলেট করে এসবের জন্য প্রচুর ছেলেমেয়ে সাইকেল যাতায়াত করে

14 নম্বর সামনে ওই তোমার যে জায়গাগুলো আছে আরো সুন্দর জায়গা পানিয়ে মানে একটা তো একটা টিপুর তো এত লোকের দাঁড়িয়ে দেখে কি করছে এরা লোক তো সমাজ কবির মধ্যে পেরিয়ে যায় সেটা সুন্দর সাজিয়ে অনেকগুলো করে প্রিপেটিং করা এটা মিনিমাম জায়গা আর কি মানুষকে তো সুন্দর চলে যায় সাইকেল সারানোর একটা ওয়ার্কশপ সেখানে হইতে পারে, সাইকেল সারানো শিখবো আমরা, কোন একজন আরো বেশি আমাদের থাকে মানে পুরো থাকে এখন দুর্ঘটনা ঠিক হবে মানে কোনোভাবে একটা মানে মানে এটা আমি সংঘাতের তুলনাতেও যাতে মানে একটা একটা ফেজ মানে আমাদের মানে একটা ভালো লাগার ফেজ হিসেবে তৈরি হয় এই মুভমেন্টের জায়গাটা সেইভাবে যদি এটাকে ডেভেলপ করা যায় তাহলে বোধ হয় ভালো হবে। আর আন্দোলনের তো এমনিতে দুটো রকম থাকে, একটা হচ্ছে যে সংঘাতের দিক থাকে রাষ্ট্রের সাথে, আর একটা হচ্ছে যে মানে লোকের পার্থু করা না করার প্রশ্ন। আর রঘুদা যেটা বলতেছিল যে লোকে যাতে সাইকেলের ব্যাপারে ইন্টারেস্টেড হয়, আনন্দ পায় সাইকেল ব্যবহার করবে, সেই হিসাবে যদি আন্দোলনটারে ইয়ে করা যায়, আমার মনে হয় সংঘাতটা মিনিমাইজ করে মানে পার্থু করার দিকে বা অন্যভাবে যদি এগোনো যায় সেটা বোধ হয় ভালো আর কি। কারণ দেশ লোকের মিছিল যে তার জোর এত না মানে ঘটনা চক্রে যে সংঘাতে রাষ্ট্র মানে খুব মানে ড্যামেজটা বেশি হয়ে যেতে পারে মানে বা মানে বেশি এগোনো যাবে না, এনার্জি বেশি লস হয়ে যাবে সংঘাতের মধ্যে গিয়ে মুখ করবে। আর জানি না, আমার এক বন্ধুর সাথে আমি গতকালই ফোনে কথা বলেছিলাম, তাহলে বলছিলাম যে আজকে আসার জন্য সেই ঘটনার চক্রে বেশ কিছুদিন আগে আমাদের বিজ্ঞান কেন্দ্র একটা লেখা লিখছিল যে মেরা সাইকেল মেরা মেরা সপনা মেরা সাইকেল বলে একটা বেশ চমৎকার লিখছিল। তবে এরকম যে মানে আমাদের সাইকেলও চলুক আর যারা বড় বড় গাড়িও চলুক আর কি, এইরকম একটা টোনেই লিখছিল আর কি। তো সে বলতেছে যে সাইকেল লেনের দাবিতে আরো স্ট্রংলি থাকা দরকার, সেটা সেভাবে যেন জোরদার ভাবে এর মধ্যে নাই, সেই জন্য আমি ঠিক অবস্থা উৎসাহ বোধ করতেছি না। এটা তো তার মনে হচ্ছে, জানি না আমি সেটা আর মোটর গাড়ি প্রমোট করার ভিতরে বড় বড় সুবিধা করার বিষয়টা আমার প্রধান হয়তো বা না, এটা আমার মনে হয় যে মোটরগাড়ি ইন্ডাস্ট্রিতে প্রমোট করার একটা প্রশ্ন এসে তার সাথে আসছে আর কি। মানে মোটরগাড়ি ইন্ডাস্ট্রির যে পেশার তার যে একটা জোর, সেই জোরের একটা ভূমিকা রয়েছে, যারা মোটরগাড়ি চলবে তাদের জোর অত না আমার যেটা মনে হয়। তার সাথে আরেকটা জিনিসও আছে যে মানে আমাদের দেশের একটা বড় সাইকেল চালা অ্যাফোর্ড করতে পারে না মানসিকভাবে, সেই দিকেও ঠিকই করতে পারে, কিন্তু মানে ইউরোপ ইউরোপে তো বড় লোকরা মোটরগাড়িটা তাদের কাছে অবকাশ কাটাতে বিষয় না, তারা সাইকেলটা অ্যাফোর্ড করতে পারে। সেই জায়গার থেকে একটা মানে কি বলে একটা মানসিকতার সমস্যাও আছে, একটা সাংস্কৃতিক পরিবর্তনের সমস্যাও আছে, মানে হীনমন্যতার ভূমি সাইকেল ব্যবহার করবে আর কি। সরকারি বাস, অটো, এই ইউনিয়ন এবং তার চড়া এবং তাদের রোজগার করে দেওয়ার ব্যবস্থা করা, এগুলো তো রাজনৈতিক লোভীবাজীদের একটা কাজ হয়েই দাঁড়িয়েছে। যত সাইকেল চলবে তত মানুষের এগুলো প্রয়োজন করবে। তা আমি একটা ভেবে দেখলাম যদি ডালাংশু এলাকাটা 4 কিলোমিটার রেডিয়াসের মধ্যে 60% লোক সাইকেল অফিস যায়, তাহলে বাড়ির দরজা থেকে অফিসের দরজা পর্যন্ত সাইকেলে যেতে পারবে, সেই সুবিধা হবে, তুলনায় অনেক আরামে যাবে, কেননা লোকে বেশিরভাগ লোক ভাত খেয়েই বাস করতে দৌড়ে, তার থেকে আরাম পাওয়া যাবে। লোকে যদি যায় তাহলে এত ধোঁয়া কমবে বা এত মোটরাইজ গাড়ি কমবে এবং পার্কিং করার জায়গা বাঁচবে, সেইটাতে একটা রাজনৈতিকটা থাকবে না। আমি আমার এক দিদি হেডমিস্টার ছিলেন একটা স্কুলে, তার কাছে সপ্তাহে 3 দিন দালাল যেত, আপনাদের টাকা পয়সা দিতে হবে না, গাড়ি বাড়িতে পৌঁছে দিচ্ছি পরে টাকা দেবো। এই যে গাড়ি যে কাউকে যার দরকার নেই তাকে গুছিয়ে দেওয়া, এটাও তো রয়েছে, খুব কম নেই। আর গাড়ি পার্কিং আমরা খুব ভালো করেই জানি, একটা গাড়ি স্মুথ চলে যায় তাহলে ধোঁয়াটা স্ক্যাটার হয়, আর যদি থামতে থামতে যায় তাহলে প্রচুর অনেক গুণ ধোঁয়া হয়। সেই গাড়ি পার্কিং এর জন্য এত জায়গা কেন অ্যালার্ট করা হচ্ছে, এবং যেখানে সেখানে গ্যারেজ, গলির মধ্যে গ্যারেজ, এক একটা বাড়িতে বোধ হয় তিনটে চারটে গাড়ি, এবং সে নিজের বাড়ির সামনে রাখতে পারে, যার বাড়িতে গাড়ি নেই তার বাড়ির সামনে গাড়ি রেখে পাড়াচ্ছে। এই যে ব্যাপারটা একটা দুঃসহ অবস্থায় এসছে, এর তো সাইকেল বাঁচাতে পারে আমাদের, এই ব্যাপারটা কেন আমরা খুব বেশি করে তুলব না? এমনি একটা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভে হয়েছিল, তাতে দেখা গেছে যে গড়ে গাড়িগুলো 23 ঘন্টা দাঁড়িয়ে রাস্তা অকুপাই করে আর 1 ঘন্টা মাত্র চলে। তার মানে এতক্ষণই রাস্তা অকুপাই করে দেয়, আর অকুপাই করে রাখা মানেই দুঃসহ। এটা লোককে ভীষণ বলার দরকার তো আছে। আর বিজ্ঞানকর্মী, বিজ্ঞানী, ডাক্তার, এদের আমাদের প্রচুর সাপোর্ট দরকার। এরা প্রচুর এগিয়ে এসে বলুক যে সাইকেল এত উপকার করে, এদের জন্য আমাদের কিন্তু একটা অভিযান করা উচিত যে এরা বলুক, আর উকিলরা তারা বলুক সাইকেলের কী কারণে সাইকেলকে রাখতেই হবে, এবং কী কী আইন সাইকেলের উপর প্রযোজ্য নয়, এবং সাইকেল কী কী কারণে সর্বোচ্চ যেতে পারে, এই ব্যাপারটা নিয়ে আমাদের যথেষ্ট অভিযান করা উচিত। এই অভিযানের ব্যাপারে আমার যে এদেরকে নিয়ে আমরা কয়েকজন সাইকেল ভালোবাসি, তাদের না শুধু সাইকেলের জন্য যারা উপকৃত হচ্ছে তারাও আসে। আমি একজন পুলিশকেই বলেছিলাম, আমার পুলিশ আমাকে যখন সাইকেল ধরেছিল, বলেছিলাম আপনার বাড়ির সামনে একটা যে কোনো গাড়ি যাক, একটা বাইকও যদি যায়, তাহলে যে হর্নটা দেয় সেটাতে আপনার বাড়িতে কান ফাটে, আমি সাইকেলের বেল দিয়ে আপনার আরাম লাগে, ধোঁয়াতে কষ্ট দিই না, আপনি আমাকে আগে ধরছেন ওকে না ধরে। প্রত্যেকটা গাড়িতেই প্রায় অটো এমিশনের অবস্থাটা খুব খারাপ, অনেক গাড়িতে রাস্তার অবস্থা খারাপ, তাদেরকে ধরার আগে সাইকেল ধরছে, এটাও তো আশ্চর্য লাগছে। আমি সেটা আমি পুলিশকে ধরেছিলাম, বলেছিলাম, তিনিও আমাকে সাপোর্ট করলেন যে সাইকেল নানা কারণেই কলকাতা শহরে বেড়ে যাওয়া তো দরকার হবেই, একটা জন বিস্ফোরণের দেশ, সেখানে সাইকেল আগে চলবে না তো কী চলবে, এটা তারপরে আইনও তো লাগু হওয়া উচিত, এই ব্যাপারটা আইনও করেও বলা শুনছে। একটা জন বিস্ফোরণের দেশে একটা লোক পিছু একটা করে গাড়ি থেকে অস্ট্রেলিয়া, হ্যাঁ প্রোগ্রাম আমি আগেও বলেছিলাম যে একটা এলাকা ধরে সেখানে ডোর টু ডোর তাদেরকে সেলসম্যানদের মতো যে সাইকেল আপনারা সাপোর্ট করুন, এবং তাদেরকে আস্তে একটা করে লিফলেট দিয়ে সেই এলাকায় একটা ছোট করে এক্সিবিশন করে করা, আর একটা হচ্ছে পৃথিবীর কোন কোন দেশ সাইকেল নিয়ে কী কী কাজ করছে এবং তাতে তার কী কী তারা কী কী উপকার পেয়েছে, এই কথাটা আমরা সেই এক্সিবিশনে এক একটা রাস্তায় এক্সিবিশন করব এবং সেখানে বলব। এতগুলো উন্নত দেশ যদি সাইকেল নিয়ে এতখানি এগোতে পারে, আমাদের দেশটা কেন পিছিয়ে থাকবে? এই প্রোগ্রামটা আমার নেয়ার খুব নিতে কোনো ইচ্ছুক আর একটা এলাকা একদম পুরো এক্সিবিশন করে কোন কোন দেশে সাইকেলটা সাইকেলের ব্যাপারে কী কী রেঞ্চা নিচ্ছে, তার জন্য কী কী উপকার পাচ্ছে তারা, এই হলে ওই হতো, ওই হলে কেমন হতো, এই ব্যাপারগুলো আমরা টাঙাতাম। যদি বলতাম যে ডালহৌসি থেকে যাদের 4 কিলোমিটার দূরত্ব প্রত্যেকেই সাইকেলে যেত, তাহলে কত কলকাতার ধোঁয়া কমতো, এটা নিয়ে আমরা বলতে পারছি। আর একটা প্রস্তাব আছে, কলকাতার কোন রাস্তার গড় গতি কত, সেখানে সাইকেল চললে সেখানে গতি কত বাড়বে, এটাও আমরা একটা সার্ভে করে রাজবাড়ি পর্যন্ত আমার বাড়ি থেকে মৌলালী থেকে আমার বাড়ি আমার মৌলালীর এলাকা থেকে রাজবাড়ি যেতাম সাইকেলে 25 মিনিট লাগে বন্ধের দিনে, আর অন্য দিনে 30 মিনিট লাগে, আর বাসে গেলে 1 ঘন্টা কম বেশি লাগে, 1.5 ঘন্টাও লাগে। আমাদের

আমরা যে নানাভাবে সাইকেল চড়ি রিক্সা চড়ি বা রিক্সা লোকে চলে, এছাড়াও কিন্তু তারা গোটা যে ট্রান্সপোর্ট একটা বিরাট একটা ব্যবস্থা এখানে আছে, যেটা খুবই আমরা যখন ডিস্টার্ব করি তখনই মনে করে আসছি ডিস্টার্ব করে, কিন্তু এটি গাড়ি কিন্তু আমাদের চোখের ফ্যানের থেকে ওটা পড়ে আছে, কারণ খবরের কাগজ বা চালচলন চারপাশে গাড়ি বা এসে নিচে এমন ডেকে আছে যে একটা বিকল্প যে ট্রান্সপোর্ট ব্যবস্থা করতে পারো মানে তার মতো করে চলছে, এই ধ্যানটা আমাদের সবসময় থাকে না। ফলে আমি ওই সাইকেল চালানো আমরা যেমন চলছি ডিস্টার্ব প্রশ্নটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আমি মনে হচ্ছে। আর তোমরা তো যথেষ্টই এ ব্যাপারে শুধু কারণ ওদের অনেক টাকা ফাইন দিতে আছে, 2000 টাকা ফাইন দিতে আছে, ওদের মাঠে একটা তোলা ওটা জিনিসটা আমি স্পিকার মারা মানে দেখাচ্ছে বা স্পিকার হয়ে মানে পুরো স্পিকার আছে যে ভিতরের যে ব্যাপারটা পুলিশ জিনিসটাকে পুরো রেগুলেট করে এইভাবে টাকা পয়সা দেওয়ার জন্য, এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াবে। মানে আমরা যদি এইটাকে মানে আমাদের সাইকেলের সাথে এইগুলোকে ভেবে গোটা জিনিসটাকে ভাবতে পারি, অবশ্যই সাইকেলটা নিজেরা চালাচ্ছি নিজেদের মতো করে চালাচ্ছি, সাইকেল চালিয়ে আমার জন্য সেদিকে মনে কিন্তু আনন্দ লাগে যে আপনার আপনার বড় রাস্তা আমরা একটা সাইকেল চালাতে পারলাম, কিন্তু সাথে সাথে বলছি যে নিজেদের কাজটা খুব গুরুত্বপূর্ণ, নিজেদের মতো করে সাইকেল চালানো ওই ছোট ছোট করে করা এর বেশি খুব মানে হ্যাঁ নিজেদের মধ্যে প্রচারটাও যেটা বলছে প্রচারটাও নিজেদের মতো করে হওয়া মানে আমরা বাজারে গিয়ে ট্রেডিং করলাম নিজেদের পার্সোনাল ইন্টারঅ্যাকটিভ করলাম, এরকম খুব বেশি মিডিয়া খবর করে দেবে এরকম করলে কি না বিধবাদ হবে না, বলছি এটাই বলছি যে হ্যাঁ এটা একটা কাজ হতে পারে, কারণ আলটিমেট আমরা যেটা আমি অনুভব সেটা আমার ফিল্ডে চলে বলছিলাম যেটা লালবাজারে গিয়ে যে সাইকেলটাকে ওরা উৎসাহ করবে, সাইকেল মানে গোটা জিনিসটাই কিন্তু আলটিমেট গরিব মানুষ যে নিউজের ওপর বেঁচে থাকে সেগুলো কিন্তু আলটিমেট কলকাতার উপর চলে যায়, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মানে দুদিনই বুঝে গেছে জিনিসটা ওরা চেষ্টা আমি বলি সাইকেল দিয়ে যেমন উচ্ছেদ করবেন বলছেন খুবই জানে সাইকেল উচ্ছেদ করা যাবে না, যেমন বলে দিচ্ছি কলকাতা সাথে হকার কর্মী উচ্ছেদ করা যাবে না, সাইকেলকে কর্মী উচ্ছেদ করা যাবে না, খুবই ভালো মতো জানে পুলিশ এই আইনগুলো করে একটা পার্মানেন্ট পয়সা খাওয়ার রাস্তা করে দিচ্ছে, এটা আমি পরিষ্কার বললাম, কারণ গরিব মানুষ কলকাতা ছাড়া থাকবেই, বর্তি থাকবে যেমন হকার থাকবে যেমন সাইকেলও থাকবে থাকতে বাধ্য, সাইকেল না থাকলে মানে আপনার বড় লোকেদেরই বেশ কিছু জায়গায় অসুবিধা হবে, কারণ দুধের মানে দুধটা বাড়িতে পৌঁছবে না খবরের কাগজ বাড়িতে পৌঁছবে না, যে মানে অসুস্থ গার্ডনিকে আসবে সে লোকটা বাড়িতে আসতে পারবে ব্যাপারটা জানেন, ওরা জানে ভালো বলেন যে সাইকেল কোনো তোলা যাবে না, এটা পার্মানেন্ট পয়সা খাওয়ার রাস্তা হয়ে যাবে আর কিচ্ছু নাই, কিন্তু আমি আবার এলাম কেন রঘুদার সাথে আমার এগুলো যোগাযোগ হয়েছি বলে আমরা কোনো মাথা খাওয়াইনি বোতলের জল খাওয়া হবে কিনা সেটা আর কি যেটা বলার আগের দিনের র্যালিটা নিয়ে ঠিকই আছে কুত্তা আপনারা যে কথাগুলো মোটামুটি এসছে তার সাথেই রয়েছে একটা ভালো স্ক্রিপ্ট ছিল টেকনিক্যাল দিকে স্বাভাবিক একটা নতুন এরকম একটা ইমপ্লিমেন্টেশন করলে তার পাঁচটা ফ্লস বোঝাই যায় সেটা যেটা যেটা আরো বোঝা গেছে যেটা দুধের সমস্যা হতে পারে সেটা খাওয়ার সমস্যা হতে পারে সেটা প্লাস্টিকের গ্লাস ইউজ করা হতে পারে নানা সমস্যা বোঝা বোঝা গেছে ঠিকই আছে স্ক্রিপ্ট মানে সব মিলিয়ে একটা ভালো রকমের স্ক্রিপ্ট কোয়াটাই ছিল যে সেটা একবারে বোঝা যাচ্ছিল তার জন্যই আবার আজকে এত লোকজন এসছেন সবাই এমনি কতগুলো জিনিস খুব সিরিয়াসলি মনে হচ্ছে সেগুলো একটু একটা দুটো পয়েন্ট করে বলে যাই প্রথম যেটা মনে হচ্ছে যে এই নতুন লটা করে বা এই নতুন নোটিফিকেশনটা করার মধ্যে দিয়ে যেটা করেছে যে আমরা একদিন যেটাকে বলছিলাম যে আমরা শুধু একটা অধিকার সম্বন্ধে সচেতনতার ক্যাম্পেইন করব সেই জায়গাটা একত্র চেঞ্জ হয়ে গেছে এখন সাইকেলকে ধরাটা একটা কোথাও লিগালাইজ অধিকাংশ জায়গাতে লিগালাইজ হয়ে গেছে বলতো যদি মুভমেন্টের রেসপেক্টে এটা কিন্তু মুভমেন্টের রেসপেক্টে একটা গুণগত পরিবর্তন যে আগে আমরা যে অর্থে মুভমেন্ট করছিলাম যে লোকে জানতো না, আমরা খোঁজখবর নিয়ে দেখলাম সেটা মন্ত্রীর সাথে কথা বলে, সেটা দিলীপ আরোপের সাথে কথা বলে, মানে পুলিশের সাথে কথা বলে যে সেটা লিগালাইজ ব্যাপার সাইকেল চালানো এবং টাকা দেওয়াটা ইলিগাল ব্যাপার। সেই এই প্যারাডাইমটা যেটা ছিল সেটা একটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমাদের ফার্দার মুভমেন্টকে দেখতে হয় তার ডাইমেনশনটা অন্তত এক অর্থে চেঞ্জ হবে। সেইটার ব্যাপারে আমাদের প্রাইমারিলি আমরা চিন্তা করি। সেকেন্ড হচ্ছে এই কথার সূত্র ধরেই বলবো, আমাদের যা মূলত স্ট্রেন্থ সেখানে যারা আছি তাদের মধ্যে মূলত কারা আছি, যে কিছু অর্গানাইজেশন থেকে আছি যারা এই জিনিসগুলোকে ঠিক মনে করি, কিছু ব্যক্তিরা আছেন যারা জিনিসগুলোকে ঠিক মনে করেন এবং একমাত্র সাইকেল চালান থাকা। কিন্তু আমরা যে সোশ্যাল অংশটা থেকে বিলং করছি সেই সোশ্যাল অংশটার অধিকাংশ লোকই মূলত সাইকেল চালিয়ে থাকেন না আর কি। অধিকাংশটাই এখানে আজকে আমরা যারা রয়েছি, কেউ মোটর বাইক চালান, কেউ গাড়ি চালান বা কেউ বাসে যাতায়াত করেন, সাইকেল যাওয়ার জন্য জরুরি। তাদের আমরা কি করে পার্টিসিপেশন ঘটাতে পারি এবং সেই পার্টিসিপেশন না ঘটালে কিন্তু এই গোটা আন্দোলনটা আমরা ক্যাম্পেইন করতে পারি, আরো ভালো প্রচার করতে পারি, কিন্তু যে আক্রমণ রাষ্ট্র নামিয়ে আনছে তার কোনো পরিবর্তন ঘটানো যাবে না। এবার এইটা যদি করতে হয় সেটা প্রাইমারিলি খুব প্রাথমিকভাবেও খুব তর থেকে শুরু করা যেতে পারে। মানে মানে যেটা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বলছিল যে মানে আমি আরো ছোট করে নিতে বলতে চাই যে আমরা এতদূর জায়গায় সিলেক্ট করি এবং সেইখানে কোনো ধরনের রেজিস্ট্যান্স আন্দোলন তৈরি করা যায় কিনা লাগাতার ক্যাম্পেইন করে, মানে গোটা কলকাতা আমরা এটা করে ফেলতে পারবো বলে আমার মনে হয় না। কলকাতা যা ডাইমেনশন আর আমরা যা ইতিমধ্যে অ্যাক্টিভিস্ট হয়েছি, আমরা একটা দুটো জায়গা সিলেক্ট করি, সেখানকার যে শ্রমজীবী মানুষ যারা সাইকেলের সাথে নানাভাবে নির্ভরশীল সেটা কোনো একটা নির্দিষ্ট চক্র হতে পারে, কোনো একটা নির্দিষ্ট রেডিয়াসে, তাদের মধ্যে নিয়মিত যাওয়া এবং ক্যাম্পেইন করে সেই অঞ্চলগুলোতে যদি একটা এফেক্টিভ রেজিস্ট্যান্স তৈরি করা যায় এবং তার উপর দাঁড়িয়ে ওইখানকার একটা দুটো রাস্তা থেকে যদি প্রাইমারিলি এই এটা রুলটা ওঠে সেটা কিন্তু আন্দোলনের একটা প্রাথমিকভাবে বড় জয় হবে। সেটা ইটসেলফ একটা ডেভেলপমেন্ট কোনো আন্দোলনের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বলে মনে হতে হতে পারে। এবার কোন জায়গা চুজ করবো, কীভাবে চুজ করবো, এটা আরও এই নিয়ে বিশদ আলোচনা হওয়া উচিত। কে কতটা কীভাবে করতে পারি, কোন জায়গাটা করলে আমাদের সবচেয়ে বেশি ফোর্সটা কনসেন্ট্রেট করতে পারে, সেই অঞ্চলের যে দৈনন্দিন সাইকেলজীবী জনগণ সেটা পেপারওয়ালা হতে পারে, সেলসম্যান হতে পারে, দুধওয়ালা হতে পারে, আর পাঁচটা পেশার সাথে যুক্ত জনগণ হতে পারে, বা ইতিমধ্যে রঘুদা বলেছেন যে শুধু সাইকেল নয় নন মোটরাইজড ভেহিকেল, এই সহকারে যদি কোনো একটা এলাকায় এই বিষয়ে একটা এফেক্টিভ রেজিস্ট্যান্স দিয়ে কোনোভাবে সেটা তোলা সম্ভব হয় তাহলে কিন্তু সেটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হতে পারবে। এক্ষুনি আমার মনে হচ্ছে না বাস্তব অবস্থার দিক থেকে দাঁড়িয়ে গোটা কলকাতায় এটা আমরা সমস্ত 172টা রাস্তা থেকে এবং 68টা রাস্তা থেকে, 172টা নন মোটরাইজড ভেহিকেলের রাস্তা থেকে আর 172টা এটার থেকে আমরা পারবো বলে মনে হচ্ছে। ফলে সেইটা নিয়ে আরো স্পেসিফিক যদি আলোচনা হলো, সে অঞ্চলে আমরা সেমিনার করলাম, সে অঞ্চলে আমরা কমিশন করলাম, ফলে আমাদের গোটা ক্যাম্পেইনটা সেন্ট্রালাইজ পুরোটা ভাবে না করে কোনো একটা লোকালিটিতে আমরা কনসেন্ট্রেট করলাম এবং সেখানকার নতুন করে একটা স্টেপ ডেভেলপ করার চেষ্টা করলাম, সেইটা একটা কাজ করলে বেটার। বাকি যে পার্টগুলো বলছিলেন সে সবকটাই ওয়েলকাম, ব্যাপার ঠিকই আছে যে সেমিনার করা, সেই সেমিনারে যারা এই বিষয়গুলো নিয়ে একটা ধরনের দক্ষতা রাখেন বলা, তার স্বার্থের দিকটা, তার আইনের দিকটা, তার প্রয়োজনীয়তার দিকটা সেগুলো নিয়ে বলা, দুনিয়ায় কোথায় কি সাইকেল ইউজ হচ্ছে সেটা নিয়ে বলা, শুধু মোটর গাড়ি না মোটর সাইকেল থেকে শুরু করে মানে বাধ্য করা হচ্ছে লোকে মোটর সাইকেল চড়তে, শুধু মোটর গাড়ি না মানে যা অবস্থা বলতে পারে রাস্তায় মোটর সাইকেলে সবচেয়ে বেশি তাড়াতাড়ি যাওয়া যায়, কি করবে লোকে, বাধ্য হচ্ছে একটা অংশ, সবাই মোটর সাইকেল না কিনতে পারলেও দৈনন্দিন মানে প্রচন্ড বড় লোকটা কিন্তু একটাভাবে চলতে এবং একটা অংশ মোটর সাইকেল ইউজ করতে বাধ্য হচ্ছে, তার মোটর সাইকেল বিক্রিতে ভারত সেকেন্ড পজিশনে চলে গেছে গোটা বিশ্বের মধ্যে, সেই হোক মানে অন্য প্রশ্ন আর কি। পরন্তু সেই জায়গাটা নিয়ে তা নিয়ে ক্যাম্পেইন, তা নিয়ে প্রকাশ সেটা সবই চলতে পারে মানে, কিন্তু আমার আমার আমার বোধের মধ্যে এটা বারবার করে থাকছে যে কোনো একটা জায়গায় আমরা প্রকাশ করে ক্যাম্পেইন করছি, সেই জায়গাটা আমরা চুজ করি এবং আমাদের যার শক্তি সেটা তো প্রচুর নয়, সেটা ওই জায়গাতে আমরা প্রকাশ করিয়ে লাগাচ্ছি, তার উপর থেকে যদি একটা এফেক্টিভ আউটপুট পাওয়া যেতে পারে সেই অঞ্চলে যারা প্রগতিশীল নানা ধরনের কোর্স রয়েছেন তাদেরকে আমরা সেটা নিয়ে অ্যাপ্রোচ করছি যে যেভাবে সেটা সাহায্য করতে পারে, সেটা ক্লাব থেকে শুরু করে কোচিং সেন্টার থেকে শুরু করে যাবতীয়টা হতে পারে, তার উপর দাঁড়িয়ে কিন্তু একটা একটা দুটো জায়গাতে যদি এটা আটকে দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু এটা একটা বড় দৃষ্টান্তমূলক উদাহরণ হবে যেটার উপর দাঁড়িয়ে আন্দোলনটার একটা ডেভেলপমেন্ট হওয়া সম্ভব বলে মনে হয়। এই আমার প্রাথমিকভাবে সেই কথা কোন একটা লোকেশন একটা দুটো হতে পারে, নর্থ সাউথ আর্মি সেটাই ডিসকাশন হতে পারে, কিন্তু সেটা মানে আমরা আজকে এখানে একটা করলাম, তারপর এক বছর বাদে ওখানে আবার ফিরে এসে আমরা আরেকটা ক্যাম্পেইন করছি, এইটা করলে ওটার মধ্যে কোনো এফেক্টিভ থাকবে না বলে আমার কিছুটা ব্যবহার করে মনে হচ্ছে। কারণ আমাদের স্ট্রেংথ তো এটা, মানে এটা প্রচুর বেড়ে যাবে বলে মনে হচ্ছে না। সমস্যা হয়েছিল যে আমরা ভাগ হয়ে গেছিলাম, বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। কারণ একটা বড় কারণ, আমাদের আগে গাড়িটা যাচ্ছিল, আগে গাড়িটা একটা তার পড়তে যাচ্ছে, তার সাথে সাথে একটু যারা একটু বেশি জোরে চালাতে পারছে তারা জোরে যাচ্ছে, কেউ একটু কম আস্তে চালাতে পারছে তারা পিছনে পড়ে যাচ্ছে, এইরকম বিভিন্ন কারণে। পরে যখন গাড়িটাকে আমরা পিছনে দিয়ে দিই এবং সাইকেল আরোহীরা আগে চলে যাই, তখন থেকে মোটামুটি কিন্তু জিনিসটা অন্যরকম হওয়া শুরু হয়। এই একটা ডিফেক্টিভ একটা জায়গা তৈরি হয়েছিল, সেটা পরে আমরা রিয়েলাইজ করে ওটা চেঞ্জ করে ওঠানো হয়। আর খাওয়ার ব্যাপারটা সেটা একটা ইয়ে হয়েছে, ঠিকই আছে যা হয়েছে। আর কিন্তু যেটা এমনিতে যেটা সবসময় আমার মনে হয়েছিল যে র্যালিটা যখন আমরা যাচ্ছিলাম তখন মানে কোথাও যাদের একটু কম বয়সী আমরা যারা, তারা একটু খুব জোরে চালিয়ে আগে চলে যাচ্ছি, আর আমাদের থেকে যারা একটু সিনিয়র একটু মধ্য বয়সী তারা তো অত জোরে চালাতে পারছি না, তাদের কথাটা আমরা বাদ দিলাম। এইটা একটা ছন্দ পতন মাঝে মধ্যে হচ্ছিল, এছাড়া এমনি সবই ঠিকঠাক আছে। তা এই রঘুদা বা যারা এই কথা যেটা মিডিয়ার যে খবরটা সেটা নিয়ে আমি একটু ইনফরমেশন দিই রাখি, এই কারণে আনন্দবাজারে লেখার আগের দিন, খবরটা বেরোনোর আগের দিন আমাকে আনন্দবাজার থেকে ফোন করেছিল দেবাশিস দাস বলে একজন আনন্দবাজার সাংবাদিক। তিনি আমাকে প্রায় 15 মিনিট ধরে ফোন ধরে প্রায় জেরার মতন করে মানে কনভিন্স করানোর চেষ্টা যে আপনাদের তো আন্দোলনের জয় হয়েছে, আপনারা বলুন তাহলে কেনা কেনা এই সমস্ত কিছু বলছে। তাতে তো আমার তো প্রচন্ডই রাগ উঠেছে, আমি তাকে বিভিন্নভাবে বলেছি যে কোনো কথা আমি অর্ডারটা রাত্রি বলতে পারতেছি, আমি অর্ডারে পুরো কন্টেক্ট করিনি, তাই আমি এটা সেবারে কিছু বলতে পারবো। হ্যাঁ, কিন্তু একটা সাবজিডিসের বিষয় রয়েছে, আরও বিভিন্ন জায়গা থেকে 2008 সালের এই ইয়ে থেকে এটার বিরুদ্ধে বলা হচ্ছে, হঠাৎ করে কিছু জয় পরাজয়ের কোনো প্রশ্নই এখানে আসছে না, যেখানে এখনও কতগুলো রাস্তায় গুরুত্বপূর্ণ রাস্তা সেটা বন্ধ হয়েছে। তারপরে আমি শুনেছি যে ওরা লিখেছে, আসলে পেপার নাই পড়নি পড়নি, পরে আমি জানতে পারলাম যে আনন্দবাজার এরকম একটা লেখাপত্র সাইকেল কিন্তু সব ইয়েতে। তা এটা আনন্দবাজারের এই ইয়েটা ছিল, তারা কিন্তু বারবার চেষ্টা করেছে আমার মুখ দিয়ে বলানোর যে একটা সাকসেসফুল ইয়ে হয়েছে বা আপনাদের ইয়ের জন্য, সেটা ওরা পায়নি, আমাকে এটা ফোন করে। আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে সাইকেলের এই বিষয়টাতে আমি নিজে বহুদিন থেকেই তো এইটার ক্যাম্পেনিং এর সাথে যুক্ত। আমি একটা জিনিস দেখেছি, সাইকেল যারা চালায়, যারা প্রতিদিন সাইকেল চালায়, যারা একদম সাইকেলের উপর তাদের রুটিটা নির্ভর, বিশেষ করে যারা সাইকেল চালিয়ে ফেরি টেরি করে বিভিন্ন কাজ করে, তারা এই বিষয়টার সাথে একটা একাত্তম হয়ে গেছে। পুলিশের যে কারবারটার সাথে তারা একটা নিজেদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় নিয়ে গেছে, যে মাসে একবার দুবার তাদেরকে ধরে 150 টাকা নেবে, তারা সেটা দিয়ে দেবে, কারণ পুলিশও সেটাকে একটা সিস্টেম করে নিয়েছে যে ওটা করে নিলে তাদের সুবিধা হয়, তারা এই জন্য ওই সাইকেল আরোহীদের ওরকম সবসময় ধরে না, তারা ওরকম একটা মাসিক মাসোয়ারার মতন সিস্টেম করে নিয়েছে। তাই সাধারণ যারা সাইকেল চালায় তাদের এত তাদের ব্যস্ততা থাকে, মানে ডেলিভারি মাল ডেলিভারি দেওয়ার বা কারো হয়তো টিউশন পড়াতে যাওয়ার, কারো হয়তো ওই গার্ডের সিকিউরিটি অফিসে টাইমে পৌঁছানোর ব্যাপার থাকে, তাই তাদের পক্ষে এই জাতীয় বিষয়গুলো নিয়ে নিজেদের থেকে যে ইনভলভ হওয়ার বা কথা বলার বা পার্টিসিপেট করার সময় তাদের দিক থেকে একটু অভাব হচ্ছে। ইভেন একটা রোববার দিনও কিন্তু তারা চাইবে না, তাদের রোববার দিন কাজের পরে তাদের নানা ব্যস্ততা থাকে, তাদের পক্ষে ওই সময় বার করে এই ভিতরে আসা খুবই তাদের দিক থেকে খুবই অসুবিধাজনক। আমি নিজে ব্যক্তিগতভাবে এরকম 2-4 জনকে পার্সোনালি বেশ করে তাদেরকে তদবির করেছিলাম যে তাদেরকে যে ধরা হয়েছে সেই কথাটা একটু আমাকে জানিয়ে তারা বলুক, আমি লিখে নেব, সেটাও তারা বলতে রাজি হয়নি, সেই সময়টাও তারা দিতে রাজি। সেটা একবার না একাধিকবার আমার এই অভিজ্ঞতা, একবার না একাধিকবার। গত পরশু দিনও আমি এরকম কতগুলো, তার আগে দু তিন দিন আগেও এরকম কতগুলো কল পেয়েছি, যাদেরকে তারা ধরছে, 100 টাকা করে নিচ্ছে, কেউ মল্লিকবাজারের ওখানে ধরেছে, কাউকে পাঁচশোতে ধরেছে, কাউকে আমাদের রাজবিহারের ওখানে ধরেছে, এরকম 3-4 কল আমি পেয়েছি গত দিন সাথে। তা এই জিনিসটা চলছে, কিন্তু তারা কেউ কেউ আমাদেরকে ফোন করছে, কিন্তু আমি সেটাও বুঝতে পারছি যে ফোন করেছে কি করব, মানে এরকম একটা ব্যাপার যে আমরা হয়তো ফোন করে তাদেরকে ছাড়িয়ে দিতে পারবো বা একটা কিছু সমাধান সূত্র দিতে পারবো, এরকম একটা আশা, যেটা আমি তাদের মানে বলার ধরন দেখে যেটা আমার মনে হয়েছে, হয়তো নাও হতে পারে, কিন্তু এটা মনে হয়েছে যে আমরা হয়তো তাদেরকে এসকু করে দিতে পারবো, আমরা একটা ফোন করে দিলে থানা পুলিশ হয়তো ছেড়ে দিতে পারে, কোথাও একটা তাদের ভিতরে এরকম একটা ভাবনাও হয়তো আসে। তারা আমি তাদের স্বাভাবিকভাবে আমি বলেছি হয় আপনাকে ফাইনটা দিতে হবে, আপনার সাইকেলটা রেখে কোর্ট থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। তারা অনেকেই বলছে না তাহলে 100 টাকা দিয়ে ছাড়িয়েই নেওয়াটাই ভালো, মানে যেহেতু তাদের সাইকেলটা এত এসেন্সিয়াল, তারা একদিনের জন্য সাইকেলটা ছেড়ে তাদের চলতে পারত সেইটা, তবুও এটাও করেছে, আমাদের আগের অভিজ্ঞতা আছে, এটা করা সত্ত্বেও পুলিশ কিন্তু আদালতের কোর্টের বাইরে দাঁড়িয়ে সেই সিস্টেমটা চালু করেছে, এই টোটাল ব্যাপারটা একটা অন্যরকম সিস্টেমে চলে গেছে। তারপরে এই নয়া আইনটাতে কিন্তু আরো রুথলেসলি ব্যাপারটা পুলিশ শুরু করেছে, অনেক জায়গায় যেখানে পুলিশ ধরতো না এখন কিন্তু এই নয়া আইনের ফলে তারা ধরছে, এবং মাঝে মধ্যেই ধরছে, আগে সার্জেন্টরা ধরতো না, এখন সার্জেন্টরা একদম দাঁড় করিয়ে করিয়ে ধরছে। তবে এর মধ্যেও কিন্তু আমি দেখেছি কলকাতার যেমন রাজবিহারি এলাকায় আমি দেখেছি একসাথে বহু সাইকেল যারা সাধারণত ওষুধ সাপ্লাই করে তারা কিন্তু সংঘবদ্ধ হয়ে মুখ করছে, মানে তারা মানে তারা এখনো সাইকেল দিয়ে মুখ করছে, তারা কিভাবে করছে ব্যাপারটা আমার কাছে খুব একটা স্পষ্ট না। এই বিশেষ করে যোধপুর রিসেপ্টিভ পার্কের লেক রোডের ওখানে একটা ওষুধ কোম্পানি আছে, সেখানে বহু প্রায় 12-15 সাইকেল ওখানে, গোটা 15 তো হবেই, তারা ওই সাইকেল নিয়ে সাপ্লাই করে, তারা যে কি করে করে এটা আমার কাছে, আমি একবার তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারপরে আমার পক্ষে যোগাযোগ করা সম্ভব হয়নি। হ্যাঁ, সেটা আমাকে একবার প্রথমে তারা বলেছিল আমরা স্লিপটা দেখাতে পারলে টাকা পেয়ে যাই। হ্যাঁ, সেটা আমি, এটা আমি জানতাম না, সেটা আমি জানতাম না, কিন্তু এই ব্যাপারটা আমি দেখছিলাম। তা এই অভিজ্ঞতাগুলো আমার হয়েছে, তাই সাধারণ এদের মধ্যে এই মানুষদেরকে কি করে ইনভলভ করা যাবে এটা আমার কাছে খুবই মানে অস্পষ্ট আর কি। আমরা তো বহু ক্যাম্পেইন করেছি, মানে আমার অভিজ্ঞতাটা হচ্ছে একদম বিভিন্ন জায়গায় মরে মরে, তাই এটা কিভাবে হবে সেটা আরো কত কত রকম ভাবে করলে, যেরকম এক্সিবিশন করা, বারবার যাওয়া, বাজারে যাওয়া, রেগুলার ইয়ে করা, বাজারে আসে যারা ব্যাগে হাতে নিয়ে তারা খুব উৎসাহ নিয়ে আসে, তারপরে আর উৎসাহটা বাজার থেকে বাড়ি নিয়ে চলে গেলে তারপরে তাদের উৎসাহটা চলে যায়। একটা কাউকে একটা সরকারকে বা একটা পার্টিকে গালাগাল দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, মোটামুটি সেই জন্য। কারণ আমি আমি ব্যক্তিগতভাবে একবার একজন পেপারওয়ালাকে বলেছিলাম যে তোমরা যদি বলো যে আমরা কাল থেকে ভবানীপুরের কোনো কোয়ার্টারে সাপ্লাই দেব না, তোমরা সেটা বলতে পারো না, তোমাদের ইউনিয়ন আছে, তাদের তো ভ্যানগার্ড ইউনিয়ন আছে, তোমরা সেটা বললেই তো তোমাদের এটা রাখ, কিন্তু তারা এই জাতীয় কোনো, কারণ আমার একটা অভিজ্ঞতা এরকম আছে, পেপারওয়ালা এমনি তো শুনতে শোনে কথাটা, তো তারা ওটার কাছে কিন্তু এতটা ভোরবেলা তারা কাজটা করে যে তাদের কাছে ওটা খুব একটা ম্যাটার করে, মানে একদমই তারা ব্যাপারটাতে গ্রাহ্য করে না। অথচ আমরা প্রতিদিন সাইকেল দিয়েই পেপার পাই বাড়িতে, প্রত্যেকের বাড়িতে সাইকেল আলাদা পেপার দিয়ে যায়, তারাই ব্যাপারটাতে এখন। তাই এদেরকে কিভাবে আমরা বোঝাতে পারবো, ইয়ে করতে পারবো, এই সাইকেলের ব্যাপারটা তাদেরকে একটু উৎসাহ নিতে পারবো, সেটা আরো আমাদের মানে কিভাবে গেলে হবে সেটা নিয়ে আর একটু কথা বলা বলি, বা নিজেদের মধ্যে বা তাদের সাথে আরো বসা আলাদা করে সেটা সম্ভব কিনা সেটা একটু ইয়ে করা, কারণ সাইকেলের ওপরে কিন্তু একটা খুব স্পেসিফিক লাইফ লাইনটা আমাদের দড়িয়ে আছে, খবরের কাগজ, দুধ, ওষুধ, এবং আমরা এইমাত্র যে চা বিস্কুট খেলাম সেইটা, এই 4 জিনিস পুরো সাইকেলের উপর দাঁড়িয়ে আছে সারা কলকাতা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আছেই, আমি বলছি মানে এইটা হচ্ছে এই 4 লাইফ লাইন তো আমাদের, এইটা আমাদের যেমন আমরা আমাদের খাবার খাবার খাবার আমার ধারণা যে এইভাবে যদি এটা করে র্যালি এবং র্যালিটা করতে হলে এইরকম সময় ছুটির দিনেতেও কিন্তু র্যালি হবে, কাজের দিনেও করতে হবে, তার সময়টা করতে হবে, কাজের আগেও ধরা পড়ে। আমি এই দশটার থেকে পাঁচটা এই র্যালির টাইমে কিন্তু আপনাকে কেউ সময় দেবে না, ছুটির দিনে র্যালি করলেও আপনাকে কেউ সময় দেবে না। আমার ধারণা তার ছুটির দিনে সারা সপ্তাহের কাজ সবারই আছে, বাড়ি আত্মীয় সবই আছে, এটা কেউ সময় দেবে না। আবার কাজের সময় দশটা থেকে ছটার মধ্যেও আপনাকে কেউ সময় দেবে না। কাজ করবে আমাকে রবিদার ফোন করে বলছিলেন যে আপনি মানিক ধরা আমরা এই আমার সিটে একটা করবো, আমি একটু ব্যবস্থা করবো। আমি পাঁচ সপ্তাহ দশটার মধ্যে সাইকেল ব্যবহার করতে পারি দু ঘন্টা মাত্র। ঠিক যেদিন কথা বলছে সেদিনই আমার কলেজ স্ট্রিটের মোড়েই আমাকে একজন এসে বলছে দুটো সাইকেল করতে কিছু আর দাদা ছেড়ে দিল, আমি গিয়ে একটু অমনি জমি করতে ছেড়ে দিল একদম কলেজ আমার মহাজার স্টেশন থেকে বেরিয়ে সে ডান দিকে ডান নিয়েছে মানে কবি হচ্ছে কাজ দিয়ে বেরোবে ডান নিয়েছে ধরে আমি গিয়ে বললাম আমরা লোকাল লোক যোগাযোগ লোক তো আমি যোগাযোগতলার লোক তো আমি ধরতে গেলাম আমার লোকাল লোক কথা দিয়ে বেরোবো অমনি জমি করতে ছেড়ে দিল কিছু ধরছে এই সেই লোকগুলোকে যখন বললাম যে আমার সাথে একটা টিউশন টিউশনের লোক দেবো চলো আমি চলে যাবো আমার সেই কাজে আর আপনি দুধারা যে বাড়িতে দুধ দিচ্ছে সেই বাড়িতে গিয়ে যে আপনি কনভিন্স করবেন যে আমরা এই আন্দোলনটা করছি আপনি সামিল হন সে আপনাকে মুখে সামনে হ্যাঁ হোক না বলে দিল পারো তো যে দুধারা সে কি করে হেঁটে দিবে কি গাড়ি দিবে কি চার চাকা দিয়ে আমাদের কথা লাগবে আরো দুধ করে উঠে গেল বাস্তব যেটা গাড়িতে বাস্তব দুধারা বললে আমাকে এই সময়টা দুধ দিতে হবে পেপারালা বললো আমাকে এবার যোগা দিতে হবে আমি তো দুধে দশ পয়সা করে বাড়িয়ে দিয়েছি সাইকেলে মাত্র এক ফোটা করে দিচ্ছি সেখান থেকে একটা কালিস্টার না করলে আমি আইনি হওয়ায় ঢুকতে পারবেন না আমার ধারণা সেইটা করতে গেলে যে মানে কমিউনিকেশনের যে গ্যাপটা রয়ে গেছে সেই গ্যাপটাকে যদি ব্রিজ না করা যায় তাহলে শুধুমাত্র এখানে আমার সাথে করা সম্ভব নয়। আমার সেইটা করতে লাগলে বেটার হবে বলে মনে হয়। ওইখান থেকে যারা ছিলেন সাইকেল মেশিনের কথা শুনেছিলেন, সাইকেল মেশিনের কথা শুনেছিলেন, তাদের দৈনন্দিন জীবনের যা সমস্যা আছে সাইকেল চালা থেকে তার জায়গাতে রিলেট করতে পেরে সেখানে এসেছিলেন, সাইকেল চালিতে যোগ দিয়েছিলেন বা যোগদান করতে ভেবেছিলেন, তো তাদের সঙ্গে তো একটা পরিমাণে যোগাযোগ প্রাইমারিতে আমরা করতেও পেরেছি। তো সেই যোগাযোগের উপর সেই যোগাযোগের ভিত্তিতে দাঁড়িয়ে এর পরবর্তী প্ল্যান নেয়ার, পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা বলছিলাম, সেইটা করতে পারলে বেটার হবে। আমি একটা জিনিস বলতে চাই, আমরা এখানে যারা জড়া হয়েছি তাদের রাজীব দত্ত, আমি নিজে র্যালিতে ছিলাম, তো এখানে যারা আমরা উপস্থিত হয়েছি তারা প্রত্যেকেই নিজেদের তো সাইকেল ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন পেশার মানুষেরও হয় ব্যবহৃত জীবনের সাইকেল অথবা আমাদের শখে বা নিজেদের যেভাবে সাইকেল চালানোর একটা ইয়ে রয়েছে বলেই এসছি, কিন্তু শুধু নিজেদের সমস্যার কারণেই জড়ো হয়নি, আরও বেশ কিছু মানুষের সমস্যা আমাদেরকে শুনেছে বলেই আমরা জমা হয়েছি। তার মানে আমরা সবাই এটা ধরে নিতে পারি যে অন্তত এই কদিন মানুষ তো আমরা আত্মকেন্দ্রিক নই, সিস্টেম যদি হতে থাকে তো আমরা এই কদিন মানুষকে এটার মধ্যে ধরছি না উপস্থিত লোকগুলো। আর দুই হচ্ছে আমরা যারা এই ব্যাপারটা নিয়ে কাজ করতে চাইছি মানে স্থায়ী হবে, আমি একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়। ব্যাপারটা হচ্ছে বইমেলা যদি ইয়ে থেকে উঠে মানে ময়দান থেকে উঠে গিয়ে মিলন মেলায় চলে গিয়ে থাকে সেটা আমার খারাপ লেগে থাকতে পারে, কিন্তু পরে নিজেকে এটা বোঝাতে শিখেছি যেটা ভালোই হয়েছে, অ্যাটলিস্ট এটাতে একটা জাজমেন্ট তো হোক যে বই যদি ভালোই বাসি তাহলে সেটা আমার বাড়িতে মানে যেখানেই হোক আমি তার জন্য কতটা এফোর্ট করতে পারি, কোনো জিনিসকে কতটা ভালোবাসি সেটা নির্ভর করছে আমি তার জন্য কতটা স্যাক্রিফাইস করবো। খুব সোজা কথা, আমি আমার একটা ছুটির দিন এফোর্ট করতে পারছি কিনা তার উপর নির্ভর করছে যে আমি আদৌ এই আন্দোলনটার সাথে কতটা রিলেটেড, আমি শখ করে আন্দোলন করবো না যদি করিও তাহলে সেটা খুব বেশি দূর যাবেও না, খুব সোজা কথা, আমি আমার কতটা এফোর্ট করতে পারবো আমার প্রথম প্রশ্ন। তো আমরা সবাই আমাদের পক্ষে যেমনভাবে সম্ভব সেদিন নিজেদের মতো করে নেবেছি, ডিস্টেন্সটা বেশি, আমি এইটা নিয়ে কোনো সমালোচনায় যাবো না, তার কারণ হচ্ছে আমি খুশি হয়েছি, এতটাই খুশি হয়েছি কাজটায় যে ছোটোখাটো বিষয়গুলো দেখছি না, মানে খাওয়া দাওয়া আয়োজন থেকে কম হয়েছে এটা আমার পক্ষে ভালোই লেগেছে, কারণ তার মানে তো আমার এক্সপেকটেশন হচ্ছে বেশি লোক, খুব সোজা কথা, এটা তো ভালো ব্যাপার, আমার এক্সপেকটেশন হচ্ছে বেশি লোক। আমি যেটা বলতে চাইছি ইন ফিউচার রিয়ালি বারবার হোক এটাও চাই, যা সময়টা তো আমরা একটা ইন্টারাকশনের মধ্যে এসে গেছিলাম, তাই এটা শীতকাল টিটকাল হলে আরো ভালো হয়, র্যালির ডিউরেশন বড় হতেই পারে 70 জায়গায় এটা 100 কিলোমিটার হলে অবশ্যই এটা তো ভেরি করবে আমাদের বয়স আমাদের স্ট্যামিনা থেকে নির্ভর করে, হ্যাঁ আমরা যারা নিয়মিত প্র্যাকটিসে থাকি র্যালি বড় হলে ক্ষতি। আর সাইকেল ব্যাপারটাকে না মানে ব্যাপারটাকে আসলে আমি ডিটেলের সাথে কখনো কথা হচ্ছিলেন নিয়ে, ব্যাপারটাকে না শুধু সাইকেল হিসাবে না ভেবে আমরা যদি একটা সংস্কৃতি বা দর্শনের মতো করে ভাবি আর কি আমাদের ক্ষেত্রে, তাতে মনে হয় আমাদের প্রত্যেকেরই ব্যাপারটা রিলেট করতে সহজ হয়। কি হচ্ছে ব্যাপারটা শুধু এইরকম নয় যে আমি সাইকেল চালিয়ে যাই কিছু লোক গাড়ি করে যায় তাদের অসুবিধা হয় বা আমাকে হ্যারাস করতে পারলে কিছু পয়সা পাওয়া যায় শুধুমাত্র এই কারণে কেস দেওয়া হয়, ব্যাপারটা এত সোজাসাপটা নয়। আচ্ছা এটা সহজ উদাহরণ দিই, রেগুলার ট্রেকিং ট্রেকিং করি পাহাড়ে যাই, হ্যাঁ গঙ্গোত্রীতে টরেন্টো ইউনিভার্সিটির একজন প্রফেসরের সাথে দেখা হয়েছিল, তো রাস্তাটা ব্যারিকেড করা ছিল বলে ওই ভদ্রলোক একাই ব্যারিকেড ব্যারিকেড তোকে গমুক যাওয়ার চেষ্টা করেছিল, তো আমাদের টিম ছিল স্পোর্টস টিম ভাগীরথ এক্সপিশনে আসলাম, ভদ্রলোক দেখলাম একটা জায়গায় আটকে আছে বোধহয় পার হতে পারছিল, তো সঙ্গে অনেকটা গেলেন, ফেরার সময় রাস্তাটা অনেকটা ছিলেন কিছু কথা বলছিল, তো উনি বলছিলেন তিহিরিতে একটা ড্যাম করা হয়েছে না যে ড্যামটা মানে একদম পুরো রেস্ট কোনো কাজই করা গেল না, আলটিমেটলি অনেক বারণ করে ওটা আটকানো গেল না, তো ড্যামটা পার হওয়ার সময় ভদ্রলোক একটা কথা বলছে, বলছিলেন দেখো হাউ ইডিয়েটিক পিপুল ইউ আর টু গেট সাম মানে কি বলবো রেফ্রিজারেশন অ্যান্ড কেবল নেটওয়ার্ক, শুধু কিছু রেফ্রিজারেশন আর কেবল নেটওয়ার্কের জন্য তোমরা একটা এত বছরের পাওয়া হেরিটেজ নষ্ট করে দিচ্ছ, হ্যাঁ তো অ্যান্ড উইথ দিস কাইন্ড অফ থিংস ইউ অকোয়ার্ডলি এক্সপ্রেস ইউর সেলফ ইট ইজ সাম কাইন্ড অফ ডেভেলপমেন্ট ফর ইউ পিপুল। তো আমি বললাম যে হ্যাঁ এরকম আমিও ব্যাপারটা উনি যা বলছি সেটাই বিশ্বাস করি, তবু আমি ইন্টারাক্ট করতে চাইছিলাম যাতে উনি আরো কিছু বলেন, আমি বললাম হ্যাঁ এভাবেই আমাকে বলা হয় এবং এভাবেই আমি একদিন জেনে এসেছি যে দিস ইজ ডেভেলপমেন্ট, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ডেভেলপমেন্ট। তো উনি বলেছিলেন যে দেখো সে তো যার যা মেজার, আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি অনেকের প্যারামিটার থাকে, তো আমাজনেও অনেকটা সময় কাটিয়েছি ব্রাজিলে মানে যে অংশটা স্প্যানিশ ইনভলভ নয়, ব্রাজিল এমনিতে স্প্যানিশ কিন্তু যে অংশটা স্প্যানিশ ইনভলভ হয় ওদের ট্রাইবদের সম্পর্কে ভালো কথা বলেছি, বুঝলে ওদের ট্রাইবদের কনসেপ্টটা হচ্ছে ওরা মাছ ধরলে ছোট মাছ জল ছেড়ে, সেটা কিন্তু আমাদের মতো এরকম আইন টাইন করে করাতে হয় না, ওরা মাছ ধরলে ছেড়ে যায় এবং ওরা গাছ কাটলে গাছ বসিয়ে দেয়। কিন্তু সোকল প্রিমিটিভ সোসাইটির কিছু স্ট্রাকচার তো থাকবে, কিন্তু বটম লাইন থাকবে যা দিয়ে তারা এই কাজগুলোকে মানে জাস্টিফাই করে। সেই জাস্টিফাই করাটা উনি খুব অসাধারণ করে বলেছিলেন, আমার চিরদিন মনে থাকবে। উনি বলেছিলেন ওদের বটম লাইনে বলা আছে যে ডেভেলপমেন্ট হচ্ছে তাই যা অ্যাটলিস্ট 5-6 সাকসেসর পর্যন্ত ক্যারি আউট হয়। আমার 5-6 জেনারেশন পর্যন্ত, মানে যদি 5-6 করে ধরি ওদের কম লাইফ টাইম স্প্যানে, তাহলে অন্তত 300 ক্যারি আউট হয়ে যায় অন্তত, যেমন তার মধ্যে কোনো রিভার্স এফেক্ট পাবো না, তাকে ওরা ডেভেলপমেন্ট বলে কনসিডার করে। মানে সেরকম জিনিসকে ওরা বলে সেটাই উন্নয়ন, আদারওয়াইজ ওটাকে উন্নয়ন বলে না। ঠিক আছে, তো যা যা কিছু দিয়ে হ্যাঁ মানছি তো, আমার আমি এরকম আলোচনা শুনতে হয়েছে সাইকেল চালানোর পরে, যা সাইকেল চালাচ্ছে এরপর বললো রাস্তায় ঘোড়া নামানোর কথা, ঘোড়া চালানোর ট্রামের কথা, বিষয়টা হয় খুব সোজা কথা। আমি ডেভেলপমেন্টের কাছে যেতে চাইছি না, কিন্তু আমি ডেভেলপমেন্টকে ডিফাইন করতে চাইছি যে আদৌ সেটা আমার পক্ষে কতটা করছি, সেটা আমার পক্ষে খুব মানে নিয়ার ফিউচারে কতটা ডেঞ্জারাস হতে যাচ্ছে। সাইকেল এই জায়গায় একটা সেফ জায়গা দিয়ে, মানে সাইকেল বেসিক্যালি আমার কাছে একটা দর্শন, একটা ফিলোসফি, যে ফিলোসফিটা আমাকে বলছে যে আমি ডেভেলপমেন্ট তো চাইছি কিন্তু আমি আমার সাকসেসরকে ডেঞ্জার করে ডেভেলপমেন্ট চাইছি না, আমার পরের জেনারেশনকে ডেঞ্জার করে ডেভেলপমেন্ট চাইছি না। তো এইটাকে আমরা যারা যে মানুষগুলোর মধ্যে কাজ করছি, এখানে যারা জড়ো হয়েছে, তারা সবাই নিজেদের আলোচনা থেকে, আমার প্রোগ্রাম থেকে কিছুই বলবানি, কারণ আমি অত্যন্ত খুশি, এরকম একটা স্টেপ না হতে খুশি। আমরা সবাই এখানে যারা যেতে একটা বড় অংশ বিভিন্ন জায়গায় বাইরেও অন্যান্য রকম গণ আন্দোলনে থাকি, এই অংশটাকে আমার সবচেয়ে ভালো লাগে এই জন্য যে একদিন আমরা মাঠে নেমে তো কাজ করেছি, আর সব জায়গায় তো আমরা সভা সমিতি করি, স্টুডেন্ট হলে বক্তৃতা দিয়ে চিৎকার করি, এবার তো এইবার তো আমরা মাঠে নেমে কাজ করেছি। তো দিস ইজ হ্যাডস অফ টু আওয়ার সেলফ, একবার তো নিজেদেরকে হাততালি দিই মাঠে নেমেছি, ঠিক আছে, এবং এটা বারবার বারবার হোক, যতবার হবে ইন্ডিভিজুয়ালি। আমরা এখানে আমার যেটা শেষ কথা বলবার, আমরা যে কজন আছি এটা যেন আমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে আছি, যে অন্তত যে কটা রাস্তা খোলা আছে আমরা সাইকেল নিয়ে চলাফেরা করি, অ্যান্ড লেট দেম ইন্টারঅ্যাক্ট আস, ওরা যদি আমাকে ইন্টারঅ্যাক্ট করে তাহলে অন্তত আমি ব্যাপারটাকে হাইলাইট করতে পারি, ফোরকাস্ট করতে পারি। আমাকে কেউ আমাকে রাস্তা দাঁড়ালে ঠিক আছে, লেট মি কল দিস পিপল, আমি এদেরকে ফোন করবো যে ঠিক আছে আমাকে দেখান আপনার কোথায় রুলবুক আছে, কিছু রেগুলেশন আছে, এবং আমি চাইছি ব্যাপারটাকে আপনি ইন্টারঅ্যাক্ট করুন আমার সঙ্গে। আদারওয়াইজ মানে কিছু আইন তৈরি করে সেটা খুব তলায় তলায় পাশ করে দিয়ে খুব তলায় তলায় জ্বালিয়ে দেওয়া হলো, কিছু লোক জানতেও পারলো না, হঠাৎ করে একটা লোক দাঁড় করে দাও, সেটা না, অ্যাটলিস্ট আমাকে ইন্টারঅ্যাক্ট করো, ফেস করো, ফেস করলে ব্যাপারগুলো এত সোজা হবে না। আমি তাই সবাই ফেস করি, মানে একসাথে শুধু না ইন্ডিভিজুয়ালও ফেস করি, ইন্ডিভিজুয়ালি মানে অফিস গেলেও সাইকেল নিয়ে, এই যে ছেলেটি আজকে আসে নিয়ে আজকে আমার সাথে গিয়েছে শান্তনু, ও এখন রেগুলার সল টেকে অফিস যাওয়া সাইকেল নিয়ে, ঠিক আছে। তো আমাদের মনটা হচ্ছে আমরা সাইকেল নিয়ে বেরোবো, কেউ যদি আমাকে ফেস করে তাহলে আমি ইন্টারঅ্যাক্ট করার সুযোগ পাবো, হ্যাঁ সল টেকে, ঠিক আছে। তো আমি জানি না ও কিন্তু যাতে করে আপনি তো জানবেন, ও আমার খুব ছোটবেলায় বন্ধু, এখনো পারে এখনো প্রায় যাবে বলবে নাকি খারাপ লেগেছে, আমি নিজে থাকতে পারিনি, তো আমি সেই অর্থে ওরকম ভাবে মানে আলাদা করে বেগে দেওয়ার মতো সাইকেল ব্যবহার বা ওরকম কিছু নেই, বাট একটা সময় ছিল আমি নিত্য প্রয়োজনে সাইকেল ব্যবহার করতাম, এখনো কিছু কিছু শুনি। তো সাইকেল নিয়ে যাতায়াত করাটা হয়তো অনেক লং ডিস্টেন্সে আমার পক্ষেও সম্ভব হয় না, বাট যারা এটার উপর ডিপেন্ডেন্ট তাদের যে এইভাবে হটিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে তাদের অধিকারটাকে কেড়ে নেওয়া হচ্ছে, এটা তো অবশ্যই ভাবতে হবে। বাট যে দেশে মানুষ লজিক মানে সেখানে একটা জায়গা আমাদের ভীষণ হেল্পলেস, তো ওই জায়গাগুলোতে করতে হলে আমার মনে হয় যে জিনিসগুলো বলা হলো এখনো পর্যন্ত, যে সব থেকে মানে যেটা আমার লেগেছে যে আইডিয়াটা ছিল যে একটা অঞ্চল ভিত্তিক আরো বেশি করে কাজ করা, অনেক কনসেন্ট্রেটেড হয়েছে কাজ করা, সেখানে অ্যাওয়ারনেস তৈরি করা। তো আরেকটা জিনিস যেটা আমার মনে হচ্ছে যে এখানকার সার্ভিসগুলো আমাদের সাইকেলের উপর ডিরেক্টলি ডিপেন্ডেন্ট, সেই লোকগুলো ওইটা করা ছাড়া অল্টারনেটিভ কিছু নেই। ফলে ওদের এই আন্দোলনে নিয়ে আসতে গেলে আমাদের অনেক মানে অনেক জোর দিতে হবে, তাদের ওটা ছাড়া অন্য কিছু করার নেই। আবার এই টার্গেট গুলো আমরা যারা পাচ্ছি তারা যতদিন এই টার্গেটটা পেয়ে যাবো আনইন্টারেস্টে, ততদিন ওই ভালোবাসাটাও আসবে না যে সাইকেল থাকতে হবে, বা এই এই চিন্তাটাও খুব বেশি করে হয়তো আসবে না। তো এই গ্রুপটাকে তো আমাদের রাখতেই হবে, যেভাবে বলা হয়েছে সেভাবে করা যেতে পারে। এটার সাথে যদি আমরা গ্রেটার মাস হিসেবে কোনো যে কলকাতার যে কলেজগুলো আছে, যে যে রাস্তায় ওপরে যে কলেজগুলো আছে সেই কলেজের যে স্টুডেন্টরা তাদের কাছে যদি আমরা পৌঁছাতে পারি, যে মানে আরো কিছু সাইকেল লাভার যদি আমরা তৈরি করতে পারি, কারণ যে দেশে লোকজন বা আইন যারা রক্ষা করে তারা যারা লজিক মানে না তাদের কাছে তাদের হটাতে গেলে আমাদের মাস পাওয়ার লাগবে। সেই মাস পাওয়ারটা যদি আমরা এভাবে করতে পারি যেভাবে অন্তর্ভুক্তির কাজ হচ্ছে, তার সাথে সাথে যদি আমরা কলেজগুলোতে গিয়ে আমরা আরো কিছু সাইকেল লাভার তৈরি করতে পারি তাহলে হয়তো কিছুটা কাজ হতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে মানে আমার আমার স্বল্পকালে জানা কিছু সাইকেল লাভার এই শহরে এবং শহরের আশেপাশে আছেন, যারা হয়তো এইগুলোর মধ্যে ডিরেক্ট ইনভলভ আছেন কিনা, খবর রাখেন কিনা এই খবরটা আমার কাছে নেই, বাট কোথাও একটা সাইকেল নিয়ে এক্সপিডিশন হচ্ছে তারা চলে যান। তো সেই মানুষগুলোকে যদি আমাদের আন্দোলনের মধ্যে যুক্ত করা যায় হয়তো কিছুটা কাজ হবে। কারণ মিডিয়া সব সময় সেলিব্রিটি খোঁজে, মানে মিডিয়াকে সামলাতে গেলে হয়তো ওই দিকটা ওইভাবে নেওয়া যেতে পারে, আর মাস পাওয়ার বাড়াতে গেলে হয়তো ইউথকে অনেক বেশি করে ইনভলভ করা যেতে পারে। আপনি বলুন। সেটা তো গভর্নমেন্টের মানে কি কেন কলকাতা পুলিশ থেকে, সরকার না কলকাতা পুলিশ থেকে লেখা কখনোই ফাইনের অগস্ট থেকে কলকাতা পুলিশের কমিশনার তখন ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক রেগুলেশন অ্যাক্ট 1965 সালে তার বলে একটা নোটিফিকেশন জারি করে বলে যে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত 38টা রাস্তায় সাইকেল দাঁড় করিয়ে রাখা চালানো সব নিষিদ্ধ। ঠিক আছে, ইমপ্লিমেন্ট এটা করা হতো এইভাবে যে পুলিশ সাইকেল ধরত অনেক সময় সারা বসে সাইকেল ধরে বলতো কাছের খানাটাই গিয়ে ফাইনটা জমা দিয়ে চলে আসবে, ফাইন মানে 100 বা 150 টাকা, এর কোনো রসিদ ছিল না, এর কোনো রসিদ দেওয়া হতো না। এই জিনিসটা চলতে থাকে চলছিল, তাই বলেছে সবসময় ধরতো তা নয়, ধরুন কোনো একটা রাস্তায় কোনো একটা মোড়ে মাসে একদিন কি 15 দিনে একদিন এরকম ভাবে ধরতো, এবং এই গোটা টাকাটাই ঘুম মানে গোটা টাকাটাই ইলিগ্যাল আছে, তার কারণ এর কোনো প্রভিশন ওই অর্ডারের মধ্যে নেই, নোটিফিকেশনের মধ্যে নেই। পুলিশকে জিজ্ঞেস করলে পুলিশের বড় কর্তারা বলতো যে ওদের তো সাইকেল কনফিসকেট করার কথা, সাইকেল ধরে কনফিসকেট করে থানার মধ্যে রেখে দেওয়ার কথা, ওদের তো ফাইন নেওয়ার কথা না। হ্যাঁ, এরকম একটা বলবে, যদিও কনফিসকেট করার কথা কোথাও কিন্তু লেখা ছিল। তারপরে অনেক প্রোটেস্ট প্রোটেস্ট হওয়ার পর এই জিনিসটা কমে যায়, এখানে আপনার প্রোটেস্ট হয়েছে বেশি, ঢাকুরিয়া বেশি প্রোটেস্ট হয়েছে, যুদ্ধবাজারে বেশি প্রোটেস্ট হয়েছে, ওইসব জায়গায় কমে গেছে আর কি, ওইখানে সাইকেল ধরছে না, সেখানে প্রোটেস্ট কম সেখানে ধরছে, এরকম চলছে। 2013 সালের মে মাসে আবার একটা নতুন নোটিফিকেশন জারি করে সাইকেল এবং সাইকেল ভ্যান রিক্সা হ্যান্ড কার টু কার এইগুলোকে 174টা রাস্তায় ব্যান করে, এবং বেশিরভাগ রাস্তাতে সকাল 7টা থেকে রাত 11টা। ঠিক আছে, এবং আবার একইভাবে জিনিসটা চলতে থাকে। এবার 174টা রাস্তায় ব্যান করার পরে আরো অন্য অন্য অনেক ধরনের লোকজন ঢুকে যায় যারা এটা ইন্টারভিউটা করতে শুরু করে, এবং মিডিয়াতেও এই নিয়ে লেখালেখি শুরু করে। তারপরে এই মন্ত্রীদের সঙ্গে দেখা করা, হ্যাঁ, র্যালি করা, এই সমস্ত কিছু করার পরে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কলকাতা পুলিশ আবার একটা প্রেস নোটিফিকেশন জারি করে বলে যে আমরা সাইকেলের ব্যান 112টা রাস্তায় তুলে নিচ্ছি, 62টা রাস্তায় ব্যানটা থাকবে। ওরা ব্যান বলতে চায় না, ওরা বলে রেস্ট্রিকশন অফ দি গ্রেড, ঠিক আছে, ওরা ব্যান বলতে চায় না। তবে আগে যে 1965 সালে ট্রাফিক রেগুলেশন আইনে করা হতো, এখন সেটা করা হচ্ছে, করা হলো হচ্ছে মোটর ভেহিকেল স্কুল। কারণ ট্রাফিক রেগুলেশন অ্যাক্ট 1965 সালে তাতে বলা আছে পুলিশ যদি এরকম কিছু করে তাহলে 2 মাসের মধ্যে গভর্নমেন্ট থেকে সেটাকে রেকটিফাই করা যাবে, আদারওয়াইজ ওই নোটিফিকেশনটা কোনো কাজ করবে না। হ্যাঁ, আমরা এমনি ওটাকে টেবিল রয়েছিলাম এবং করেছে হচ্ছে এটাতে মানে গভর্নমেন্টের আমার এমনি আমি আসলে শুনতে এসেছি, আমি ওর সঙ্গে মানে জানতাম না কিছু, খাবার পত্রে যা যতটুকু খবর দিচ্ছি, অনিমাস যেমন খবর দিতে গেলাম, নিজে আমি সত্যিকতভাবে সাইকেল দীর্ঘদিন ধরে ব্যবহার করি, মানে ছোটোবেলা থেকে এখনও করি, এবং সেই জন্য এইটা শুনে ওই যে ওনার কথায় সাইকেল লাগা, সেই জন্য এলাম আর। তা এটা গভর্নমেন্ট কেন করছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু একটা জিনিস আমার মনে হয় হয়তো খুব বিজি রাস্তাতে যেখানে দুরকম স্পিডে গাড়ি চলে সেখানে ট্রাফিক, যারা আমরা রাস্তা ক্রস করি বেশ অসুবিধা হয়, এটা ঠিক অনেক সময় অসুবিধা হয় যে একটা হাই স্পিড গাড়ি চলছে আর একটা লো স্পিড সাইকেল সাইকেল চলছে, যেখানে রাস্তা ক্রস করতে আমি জানি এটা কারণ কিনা, কিন্তু মানে দুটো ডিফারেন্সিয়াল মুভমেন্ট হলে একটা রাস্তা ক্রস, আমি বলিনি একটু রাস্তা ক্রস করতে অসুবিধা হয় সেটা একটা হয়, যার জন্য আমরা বড় বড় শহরে দেখেছিলাম সব জায়গাতেই সাইকেল জানের জন্য আলাদা লেন করা আছে, যে কোনো উন্নত শহরেই আছে, চণ্ডীগড় আছে, দিল্লিতে আছে, সব জায়গাতে আছে পাশে সাইকেল লেন, এবং সাইকেল লেন যদি থাকতে হ্যাঁ সব জায়গাতেই আছে, এবং সেগুলো থাকলে প্রচুর মানুষ সাইকেলের উপরে জীবনধারণ করতো, এবং এটা এর থেকে মেডিকালি এত ভালো জিনিস তো কিছু নেই, মানে এত ভালো এক্সারসাইজ কিছু নেই, সবচেয়ে ভালো এক্সারসাইজ এমনকি সাধারণের থেকেও ভালো এক্সারসাইজ, সুইমিংয়ের থেকেও ভালো এক্সারসাইজ, বহু স্টেট এটা বহু দেশ এটাকে অ্যাডাপ্ট করে, এটা আমার মনে হয় এগুলো সাইন্টিফিক মানে বিজ্ঞানসম্মত ব্যাখ্যাটা দেওয়া, এবং গভর্নমেন্টের যেটা ডিম্যান্ড করা যে যেগুলো রাস্তা তারা ব্যান করেছে হয় সেই ব্যান তারা তুলে নিক, আর নয়তো তার পাশে অল্টারনেটিভ যে সাইকেলের রাস্তা যেখানে স্লো মুভিং ভেহিকেলটা মুভ করতে পারে সেরকম তারা তৈরি করুক, সেটা ডিম্যান্ড করা, এবং আমি আন্দোলনকে খুবই সমর্থন করি, তার কারণ হচ্ছে আমি নিজে একজন হার্ডেন সাইকেল লাভার ফলে এবং মনে করি সবার সাইকেল চালানো উচিত, এখন আমি রেগুলার সাইকেল চালাই, ইদানিং চালাতে পারছি না অন্যান্য কারণে, তাহলে আন্দোলনের সঙ্গে আমি আসি একটু এনার কথাকে ধরে রেখে আমি একটা ছোট্ট কথা বলছি, স্লো এবং স্পিড এর ডেফিনেশনটা কি, আমি এখান থেকে সাইকেল চালিয়ে সাফারের যাব কোন মিনিটে 5 লাখ লাভ ঘন্টা, তাহলে স্লো আর স্পিড চিনি কথা বলছি স্যার, তার ডেফিনেশনটা কি না, এটা এটা সম্ভবত আমি যদি জানি 1940 সালে মোটর ভেহিকেল স্কুলে স্লো মুভিং ভেহিকেল আর ফাস্ট মুভিং ভেহিকেলকে আলাদা করা হয়েছিল, তারপর থেকে স্বাধীনতার পরে কিন্তু সম্বন্ধে তো ঠিকঠাকই আছে, যদি আমরা লাইন করে চলতে পারতাম সেগুলো হলে ভালো হতো। আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে যে এই সাইকেলের এই মুভমেন্টটাকে যদি সার্থক করতে হয় তাহলে আরো বেশি সাইকেল মানে আরোহী সাইকেল প্রেমিক বাড়াতে হবে, এইটা বাড়াতে গেলে আমার ওনার কথাটা আমি সমর্থন করছি, এই ফিলোসফিটা তৈরি করতে হবে, এবং এটা তৈরি করতে গেলে ওই যুবকদের মধ্যে প্রচার করলে হবে না, এটা একদম ছোট বয়স থেকে করতে হবে, সুতরাং আমাদের স্কুলে স্কুলে এই প্রোগ্রামগুলো নেওয়া দরকার, অর্থাৎ স্কুল লেভেল থেকে যদি আমরা ওদের মাথায় ঢুকে দিতে পারি যে ইকো ফ্রেন্ডলি একটা ট্রান্সপোর্ট যেখানে কোনো ফুয়েল লাগে না, এবং ভবিষ্যতে আজ থেকে 70-80 বছর বাদে যখন কোনো ফুয়েল থাকবে না, হ্যাঁ তখন তো এইগুলোই আমাদের বাঁচাবে, এইগুলো যদি এখন থেকে ওদের মধ্যে ঢোকানো হয় তাহলে বোধ হয় যেটা হবে, এক হচ্ছে সাইকেল প্রেমীর সংখ্যা বাড়বে, সাইকেল আরোহীর সংখ্যা বাড়বে, এবং এই একটা ক্রিটিক্যাল মাস তৈরি হলে তখন অটোমেটিক্যালি বাকিগুলো হবে, আমরা ভাবতে হবে আমরা আজকে যাদের জন্য যাদের রিপ্রেজেন্ট করছি যারা সাইকেলের উপর রুজি রোজগার নির্ভরশীল তাদের এখানে একজনও নেই, তারা তাদের পথ বেছে নিচ্ছে, আমি যেমন বহুদিন ধরে সাইকেল চালাই সারা কলকাতায় সাইকেল চালাই, আমি যাবি ফোন গুলি দিয়ে ঢুকলে কোথা দিয়ে বেরোবো আমাকে পুলিশ ধরতে পারে, আমরা কিন্তু জানি এরকম বিভিন্ন শহরে ওরা কিন্তু সাইকেল লেনের একটা ম্যাপ করে দিচ্ছে। যেমন লন্ডন শহরে আমি দেখেছি মেয়র, সে কিন্তু সাইকেল লেনের একটা ম্যাপ করে দিয়েছে। ওখানেও কিন্তু নো সাইক্লিং জোন আছে, অনেক আছে, কিন্তু আপনি এইখান থেকে ওইখানে যাবেন কিভাবে যাবেন? কলকাতার একটা বিরাট সুবিধা, এত নেটওয়ার্ক অফ লেন বাইলেন্স আছে, আমরা প্রচুর এদিক ওদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে পারি। ইনফ্যাক্ট আপনার যদি কোনো রাস্তা নো সাইক্লিং নাও হয়, আমরা কিন্তু চেষ্টা করি একটু গলি দিয়ে গলি দিয়ে বেরিয়ে। হ্যাঁ, সুতরাং এইটা একটা অল্টারনেটিভ ভাবা উচিত। তাহলে একটা জিনিস দাঁড়াচ্ছে যে যেই রাস্তাগুলো নো সাইক্লিং আছে সেগুলোকে যাতে এই ব্যাংকটা তুলে দেওয়া হয়, এইটা আমরা কতটা পারবো জানি না। তার অল্টারনেটিভ একটা প্যারালাল অ্যাপ্রোচ হচ্ছে এই রাস্তাগুলো বাইপাস করে কিভাবে একটা ম্যাপ তৈরি করা যায়, যেখানে আমরা যেখান থেকে মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে পৌঁছে দিতে পারি। এই দুটো জিনিস এবং এটা এই প্রচারটা, সাইকেলের প্রচারটা আরেকটু স্কুল লেভেল থেকে একটু স্কুলে স্কুলে লিফলেট দেওয়া, প্রচার করা, এই এইটা তৈরি করতে পারলে বোধ হয়। আমরা যে যে লোকালিটিতে থাকি আমরা তো জানি, ধরুন আমরা কোন গলি দিয়ে বেরিয়ে কোথা দিয়ে যাবো আমরা তো জানি, এরকম যদি সবাই মিলে একসঙ্গে এটা করে ফেলি না, আমাদের কিন্তু একটা সুন্দর ম্যাপ হয়ে যাবে। উনি যে প্রস্তাবটা দিলেন স্কুলে স্কুলে করা, মানে আমাদের ওইখানে যে দুটো প্রধান রাস্তা বন্ধ, বড় রাস্তার দুটো প্রধান রাস্তা একটা বড় সময় বন্ধ, এবং সেই রাস্তা দিয়ে ওই স্কুলেরই ছেলে মেয়েরা যাবে। এবং আবার এই প্রশ্নও করতে পারে, আমার পাশে উপস্থিত উনি বলছিলেন যে স্কুলে যে সব গিয়ে স্কুলে গিয়ে পড়ছে, আবার আছে স্কুলে, মানে স্কুলের লোকরাই তো পরে সাইকেল চালাবে, সে যাই করুক না কেন, মানে যারা যা যাদের যাদের পুলিশ ধরছে তারা সবাই স্কুলে পড়েইছে, শিওর আমি মোটামুটি পড়েছে, এক দু ক্লাস অব্দি হলেও পড়েছে, তো স্কুলে পড়লাম পড়াটা খুব ভালো, এটা অ্যাওয়ারনেসের জন্য। আর প্রতিবাদের জায়গা থেকে যে অঞ্চলগুলোর কথা বলা হচ্ছিল, যে রাস্তাগুলো বন্ধ বলা হচ্ছে যে কোন জায়গায় করা যেতে পারে, আমি সেইটুকুনি দেবো যে আমি বলছি প্রোগ্রাম করার পক্ষে, আমি সব কিছু ধরে নিয়েই বলছি, যদি প্রোগ্রাম হয় অনেক লোক না হলেও 20 জন লোকও যদি হয়, মানে এই র্যালিটাতে খুব ভালো হয়েছিল, সেটা হচ্ছে যে অনেক লোক যাচ্ছিল, আমরা পিছনের দিকে ছিলাম, শুরুর সময় আমরা পিছনের দিকে ছিলাম, অনেক লোক আরে কি হচ্ছে দাঁড়ানো, মানে হঠাৎ করে দাঁড় করে গিয়েছি, আমি ভয় পেয়ে গেছি কি হচ্ছে বলুন তো, ব্যাপারটা এরকম ব্যাপার, এরকম যে ও ভালো ব্যাপার। তো লোকজনের প্রতিক্রিয়া খুব ভালো, লিফলেটিং করছিলাম আমরা সাইকেল র্যালিতে, সেটাও খুব ভালো, লোকজনের প্রতিক্রিয়া খুব ভালো আছে, মানে একসাথে 20টা লোক বেরোলেও সেইটার যে প্রভাব সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমার তো মনে হয় যে সাইকেল র্যালি ওই এরকম নয় যে সাইকেল সমাজকেই নিতে হবে, কিংবা যারা একসাথে জড়ো হয়েছিল তাদের সবাইকে নিলে একসাথে তবেই হলে হবে, এরকম ব্যাপারও নয়। আমার মনে হয় যে কোথাও প্রোগ্রাম করা, খবর দিতে হবে তোমরা আসতে পারলে আসো, এরকমভাবেও যদি করা যায় সেটা খুব গুরুত্বপূর্ণ। কিংবা এই স্কুলে যে প্রোগ্রাম হচ্ছে সেখানে যদি আমরা যেন সাইকেল সমাজ থেকে একটা বই আছে সেটাকে ডেভেলপ করা, বা অন্য কোনো বই হতে পারে, তো সেই বইটাকে ডেভেলপ করে আমরা স্কুলে গেলাম, তার সাথে প্রোগ্রাম করলাম, তাদের গেলে দিয়ে আসলাম, সেই ধরনের যদি প্রোগ্রাম করা যায় তাহলে খুবই ভালো হয়। আর ওই যখন এই বাজার অঞ্চলগুলোতেও যে কথা বলছে, সেটা ওই ইয়ের বাজার, যোগ বাজারেও হোক বা উত্তর কলকাতার বাজারগুলো অঞ্চলেও হোক, সেখানেও হাতে বইপত্র রাখা, লিফলেট রাখা, যে যেটা পারে আর বই তো সবসময় আমরা বিনা পয়সায় দিয়ে উঠতে পারি না, খরচ খরচের জন্য সেইটাও করা, এবং লোকজনের কাছে বারবার বললে আর কি তারা প্রতিবাদ হয়তো কোনোদিনও করতে পারে, একসাথে করতে পারে, আলাদা এক এক এককভাবেও করতে পারে, সেইটার আবহাওয়াটাকে তৈরি করা, সেইটাকে আমার মনে হয় যে আমরা তো শুরুই করেছি, আবহাওয়াটা তৈরির জন্য তো র্যালি হয়েছে, মানে বিভিন্ন খবরাখবর দেখলে, বিশেষ করে ইন্টারনেটে এখন অনেক খবর খবর এইসব বিষয় নিয়ে বেরোচ্ছে, যেমন লন্ডনে ওরা বলছে যে বড় রাস্তায় কীভাবে সাইকেল চালান, কথা হচ্ছিল বিদেশে তাই বলছি, যে বড় রাস্তায় সাইকেল চালালে কেমনভাবে চালানো উচিত সেটার জন্য আমরা ট্রেনিং দিচ্ছি, ওখানকার সাইক্লিং মিনিস্টার, মানে ওখানে সাইক্লিং মিনিস্ট্রি আছে, তো তারা ওটা আলাদা করে ট্রেনিং দিচ্ছে। এবং গত এই বছর 2013 ওখানে ডিসেম্বরে প্রায় 8 জন লোক মারা গেছে সাইকেল চালানোর জন্য, ওখানে খুব জোরে যায়, এবং তার জন্য ওরা একটা জায়গা আছে, আমি জায়গার নাম মনে পড়ছে না, সাউথ ডক না কীরকম আর কি নাম ছিল, সেইখানটাতে ওরা সবাই মানে প্রায় সদুয়েক সাইকেল, ছবিটা ভিডিওটা দেখাচ্ছে, সদুয়েক লোক সবাই সাইকেল নিয়ে পড়ে গেছে, মানে আজ সবাই সবার মৃত্যু হয়েছে, মানে ওরমভাবে প্রতিবাদ করছে, রাতের বেলা গেছে রাতের বেলা গিয়ে করছে, মানে ওখানে সমস্যাটা হচ্ছে যে সাইকেল কিন্তু ওখানে চলে, কিন্তু ওখানে সমস্যাটা হচ্ছে সাইকেলের অ্যাক্সিডেন্ট। আমাদের এখানে সাইকেল অ্যাক্সিডেন্ট নিয়ে কেউ কিছুই বলে না, সেখানে নেই, সেই জায়গাটা তো আলাদা করে কিছু নেই, এখানে সাইকেল চালা দিচ্ছে না, মুক্তিটা কিন্তু অন্যভাবে দিচ্ছে। তো এবং ওই পার্কিং এর কথাও ছিল যে রাস্তা জুড়ে বড় বড় পার্কিং, রাস্তা জুড়ে ভ্যান, রাস্তা জুড়ে ওই ইট বালি ফেলে রাখা, সেইগুলো তুলতে গেলে কিন্তু সরকারের সাথে মানে সরকারই ইনভলভ, তো বিরোধ কিন্তু হবে, সেক্ষেত্রে লোকজন বাড়ানো যাতে বড় সাইকেল সমাজ তৈরি হয়। আর এই মোটামুটি আর ওই সাইকেল নিয়ে উনি যেটা বললেন ওইটা আমার মনে হয়েছিল যে খুব গুরুত্বপূর্ণ যে ইমিডিয়েট হচ্ছে বলা যে কলকাতা এখন সাইকেল লেন বলে আলাদা কিছু নেই, আমি তো অন্তত লক্ষ্যে দেখি। তো এক্ষুনি কলকাতা পুলিশ কমিশনার যেহেতু এটা দিয়েছে সুরজিৎ পুরভায়েশ, তাকে এক্ষুনি সবার পক্ষ থেকেই হোক কীভাবে আমি জানি না, এক্ষুনি চিঠি দিয়ে বলা যে তুমি এটা বন্ধ করেছো, এক্ষুনি সাইকেল লেন করো এবং ব্যান করো, এইটাকে ইমিডিয়েট জানানো, এই প্রস্তাবটা এক্ষুনি দেওয়া উচিত। এবং সাইকেল নিয়ে কি পলিসি, মানে সাইকেল লেন নিয়ে কি পলিসি, সাইকেল চলতে দেবেন এই পলিসি, এইটাকে নিয়ে কোনো আগামী দিনে আইনি লড়াই করতে গেলে তার জন্য কিছু ডকুমেন্ট তৈরি করা, মানে পিল করা করার জন্য আরটিআই করে হোক বিভিন্ন কিছু করে হোক কিছু ডকুমেন্ট তৈরি করা যে কী পলিসি গভর্নমেন্ট কী ভাবছে, বা ন্যাশনাল পলিসি কী কেন্দ্রীয় সরকারকে জানা যায়, বা চিঠি দেওয়া যায় বিভিন্ন কিছু করেসপন্ডেন্স যেটাকে বলে সেগুলোকে তৈরি করা, কারণ এটা করতেই হবে। আর মানে যে কথাটা হচ্ছিল যে অলরেডি একটা এনজিও থেকে একটা পিল করেছে কিন্তু সেটা খুব জোরদার বলে মনে হচ্ছে না, যদি তারা না সেগুলোকে আরো চেঞ্জ করে আরো শক্তিশালী করে সেটাকে আমাদের নিয়ে এগোয়, তাহলে সেক্ষেত্রে এটাকেও একটা জায়গায় রাখা, শুধু ওটা করে নিশ্চয়ই কিছু হবে না, আর বিভিন্ন এলাকায় বলতাম যেটা কথা হচ্ছিল এটা খুব ভালো সেটা সেই মনে আমি আমি আইনের পার্টটা নিয়ে একটু বলছি। এখানে যে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল রুলস 1989, ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল রুলস 1989 সেকশন 291 পার্ট 2 বা সাব সেকশন 2 এ যে বলেছে, আমি এটা পড়ছি কারণ একটা মিস ইন্টারপ্রিটেশন রয়েছে। সেটা হলো কমিশনার অফ পুলিশ ইন কলকাতা অর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন দ্য ডিস্ট্রিক্ট মে ডিক্লেয়ার বাই অর্ডার ইন দ্যাট বিহাফ দ্যাট সার্টেন পোর্শন অফ পাবলিক থরোফেয়ার roads or any public place including state highways shall be used exclusively by motor vehicles or by certain categories of motor vehicles. এটার মানেটা কিন্তু এটা নয় যে একটা গোটা রাস্তা should be banned for other non-motorized vehicles. এটার মানেটা কিন্তু অন্য, সেটা হচ্ছে একটা রাস্তাকে তুমি এই পোর্শনটাকে ডিফাইন করো যে এইখান দিয়ে মোটরাইজ ভেহিকেল চলবে, বাকিটাতে সাইকেল বা নন মোটরাইজ ভেহিকেল চলতে পারে, দিস ইজ দ্য মিনিং অফ দিস সেকশন। ওরা এটাকে যেভাবে ইন্টারপ্রেট করেছে দ্যাট ইজ গ্রসলি আনলফুল, আমি জানি না এই জায়গাটা নিয়ে এখনো অব্দি কেউ ধরেছে কি না। এই জায়গাটা বলছে যে দ্যাট সার্টেন পোর্শনস অফ পাবলিক থরোফেয়ার্স রোডস অর এনি পাবলিক প্লেস ইনক্লুডিং স্টেট হাইওয়ে শ্যাল বি ইউজ এক্সক্লুসিভ বাই মোটর ভেহিকেল, মানে পোর্শনস কথাটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, এখানে একবারও বলেনি এটা এন্টায়ার রোড। আমি বোঝাতে পারছি না, মানে রাস্তাটা যদি 20 ফুটের হয় 20 ফুটটাই সাইকেলের জন্য ব্যান্ড, এটা হতে পারে না পোর্শন। আমি সেকেন্ড পার্টে যাচ্ছি এখন, এটা কমপ্লিট করিনি, এই লাইনটা ঠিকই আছে, এইটা যে লাইন টানা থাকে না ওই পোর্শনটুকু বলছি, এই পোর্শনটুকু মোটরসাইকেল। আমি সেকেন্ড পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই লম্বা করেও যদি আমি ধরি তাহলে এটা সেকেন্ড একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে এই যে রেস্ট্রিকশনটা রয়েছে এটার উল্টো মানেটা হলো সাইকেল এবং রিক্সার জন্য তার আলাদা জায়গা দিতে হবে, একমাত্র তখনই এই ব্যানটা ইম্পোজ করতে হবে। ফার্স্ট পয়েন্টটা না থাকলে সেকেন্ড পয়েন্টটা থাকে না। হ্যাঁ, মানে আমি শুধুমাত্র ব্যান করবো, মানে মানে ব্যাপারটা হচ্ছে কিল মারবো কিন্তু ভাবতে বলে এটা হবে না, কথা বোঝাতে পারলাম। মানে যদি আমি লম্বা করে ব্যাপারটা ধরি তাহলে আমাকে অন্য রাস্তা দিতে হবে, আর যদি ওটাকে ভাগ করে দিই তাহলে আমি সাইড দিয়ে যাবো, এটাকে একতরফা ভাবে দেখলে হবে। আচ্ছা, এটা বরং আমি ফার্স্ট পার্টটা দিয়েও বলি আর কি, ফার্স্ট পার্টটা বলেছে যে ওয়্যার এনি রোড অর স্ট্রিট ইজ প্রোভাইডেড উইথ ফুটপাথ অর ট্র্যাক রিজার্ভ ফর সাইকেল অর স্পেসিফাইড ক্লাসেস অফ আদার ট্র্যাফিক নো পার্সন শ্যাল সেভ উইথ দ্য কনসেন্ট অফ আ পুলিশ অফিসার ইন ইউনিফর্ম ড্রাইভ এনি মোটর ভেহিকেল। এটার মানে হচ্ছে প্রথম কথা, এখানে একটা রাস্তার কথা বলছে যেখানে ফুটপাথ আছে বা সাইকেলের জন্য আলাদা লেন আছে সেখানে গাড়ি যেতে পারবে না, তাহলে উল্টো দিকটাও তো হচ্ছে, যেখানে তার মানে গাড়ির জন্য আলাদা জায়গা, সাইকেলের জন্য আলাদা জায়গা, আমি শুধু গাড়িটাকে অ্যালাউ করলাম, সাইকেল আটকালাম, সাইকেলটাকে এখনো এরকম ছাড় দিচ্ছি না, এটা তো একসাথে হতে পারে না। মানে ওরা এটা কিন্তু একটা পার্ট কে তুলে নিয়েছে, গাড়িটাকে ছেড়ে দিচ্ছে, সাইকেলটাকে বন্ধ করছে, দুটো একসাথে হবে না। আমাকে সাইকেলে আলাদা একটা জায়গা করে দিতে পারে, বা এটা বলতে পারে তুমি এতটার মধ্যে কিন্তু তাই বলে গোটা রাস্তাটা এমনি যেতে পারো, এটা হতে পারে না। যা বলছো তার তো ইংরেজি বা বাক্য অনুসারে ট্রাফিক কে বলা, তুমি তো নিষেধ করো না। না, এটা কিন্তু ট্রাফিক পুলিশের সাথে ঝগড়ার বিষয় না, এটা কোর্টে বলার বিষয়, এটা ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটের ব্যাপার। ঠিক আছে, আমি ওই জন্য আইনের জায়গাটা বললাম, অন্য কোনো জায়গাতে যাচ্ছি না। সব বলা হয়ে গেছে, ও একটা ছোট্ট জিনিস অ্যাড করো, সেটা হচ্ছে এই আইনটা যদি এইভাবে ইন্টারপ্রেট হয় যেটা ওরা করেছে, তাহলে এটা আনকনস্টিটিউশনাল, এবং সেক্ষেত্রে আইনটা আইনটা ভাইরেট হবে। কিন্তু রুল তো আইন না, রুলটা আইনের মধ্যেই তো পড়ে বাবা, আমরা যদি না থাকে রুল তো এই রুলটা জানিনি। তাহলে কি হয়েছে, আলট্রা ভাইরেসের সেটা চলতে পারে না, সেইটা কে বলছে? আপনার কোথা লেখা যে মানি কি করে হয় সাইকেল প্রকল্প, তাতে ইএমআই কাছে একটা সাইকেলের ঘর পাঠান। এখন তো রাস্তাঘাট স্টুডেন্টদের করছে, একটা কমপ্লিট করার চেষ্টা করছে, আদৌ কি ইএমআই কাছে সাইকেলের হচ্ছে এটা আমরা কিভাবে জানতে পারি? বা কেউ জানেন কি না? ওখানে সাইকেলের হওয়ার কথা, কিন্তু জানতে পারি আমরা করবেন তো ওখানে ইন্সপেকশনে যাই যাবো। এখন যেভাবে করছে তাতে মনে হচ্ছে সাইকেল লেন হচ্ছে না, সেটা তাহলে সাইকেল হলে একেবারে হাত দিয়ে যেটা করা হচ্ছে সেটাতে মনে হয় তাহলে তোমাকে বারবার ব্রেক করে ঘুরে যেতে হবে। ওইটা কি লেন? না, সেটা এখন দুমাস থেকে হয়নি, কিন্তু আমি কতগুলো জায়গায় দেখলাম, মানে এই আইন ছুটির আগে দেখলাম ওরা কতগুলো লেন ভাগ করেছে। ওটা জেনে নিয়ে যদি না ওরা করে তাহলে ওদের প্রকল্পে আছে, অথচ নেই, সেটা নিয়ে আবার কিভাবে লড়াই করা যায় বা কি চিন্তা ভাবনা করা যায় সেটা করছে। আপনি একটু মধ্যে আসবেন, একটা হচ্ছে যে বিজনেস যেটা সেইটা মানে কাজের হয়নি, লিফলেটটা লেখাটা ভালো হয়েছিল কিন্তু লিফলেটটা খুব ছোট ছোট করে লেখা হয়েছিল, এবং লিফলেট জিনিসটাও লোকের মানে অ্যাজ প্রোগ্রামটাই লোকের কাছে এত এডুকেটিভ ছিল এবং এত উৎসাহব্যঞ্জক ছিল যে লিফলেটটা কিন্তু লোকের পড়ার আর কোনো আগ্রহ ছিল না, তার আগেই লোকে জিনিসটা বুঝে যাচ্ছিল যে ব্যাপারটা এই ঘটতে চলেছে। সুতরাং সেই জন্য লিফলেটটা খুব অকার্যকর হয়ে গেছে। আর দ্বিতীয় হচ্ছে লিফলেটটাও খুব এত ছোট ছোট করে এমনভাবে, আমাদের লিফলেট বা প্রচারপত্র সম্পর্কেও আর একটু ভাবা উচিত যে কিভাবে করলে জিনিসটা লোকের কাছে পৌঁছয়। ঠিক আছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রোগ্রামটা কিন্তু লিফলেট কিন্তু, আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে যত লিফলেট ছাপা হয়েছিল একটা বড় লিফলেট পড়ে রয়েছে এখন, আর এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এই যে টাকা পয়সা, আমার মনে হয় যে যখন এটা একটা একটা একটা দীর্ঘস্থায়ী একটা আন্দোলন অনেক দিন ধরে চলবে নানান পথের মধ্যে দিয়ে বোঝাই যাচ্ছে, যেখানে ওই সংস্কৃতি বা দর্শনের কথাটা আসছে যে একটা দর্শনের সঙ্গে আর একটা দর্শনের লড়াই এখানে, সেই জন্য লড়াইটা একটু দীর্ঘ, সেই জন্য এই আন্দোলনটা হওয়া উচিত স্বনির্ভর। স্বনির্ভর হতে গেলেই কিন্তু টাকা পয়সা ইত্যাদির ব্যাপারটা কিন্তু ভাবা উচিত যে ভেতর থেকে কি করে জেনারেট করে, 166 জন বা 200 জন অংশগ্রহণ করলো, অথচ একটা ডেফিসিট হয়ে গেল, দেখা গেল যে যা খরচ হয়েছে পুরোটা পোষানো গেল না, এটা কিন্তু হওয়াটা কাম্য নয়। যেমন আজকে যে আমরা এখানে চলে যাব, তাহলে এখানে ঘর ভাড়া বা এটা সকলে এমনভাবে বিয়ার করা উচিত কোনো সময় যেন কারো কাছে এটা একটা চাপ না সৃষ্টি হয়। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ওই মানে কল্লোল যে পয়েন্টটা বললেন, ওই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। কেন আমাদের মানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে যে সাইকেল চালায় যারা সাইকেল না চালালে নয় তারা, আরেকটা হচ্ছে সাইকেলটাকে যারা সম্মান দেয় ভালোবাসে তারা। সুতরাং সেই দিক থেকে দেখলে এই যে উনি যেটা বললেন যে সাইকেলের একটা ম্যাপ তৈরি করা কলকাতায়, যে কোন রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আমরা মানে অনায়াসে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। যেমন আমিও জানি যে আমাদের ওখান থেকে যদি আমি আমি চালিয়েওছি, আমাদের ওখান থেকে যদি সাইকেল চালিয়ে আমি লালবাজারে আসি তাহলে আমি কিভাবে আসবো। কিন্তু কতগুলো রাস্তা আছে তার মাঝেও যেগুলোকে কিন্তু আর ক্রস করা যাচ্ছে না, তাহলে সেইটা আমাদের স্পেসিফিক্যালি সেইটা নিয়ে কিন্তু আন্দোলনটাকে জোরদার করতে হবে। যেমন আমি যদি ওই দিক থেকে আসি, আমি গঙ্গার ধার ধরে চলে আসছি, চলে এসে শিপিং কর্পোরেশনের অফিস থেকে যেই আমি লালবাজারের দিকে ঢুকবো, তখন কিন্তু আমাকে নো সাইক্লিং মানে ম্যানের মধ্যে পড়তে হবে। হ্যাঁ আমি একটু কমপ্লিট করি, তাহলে আমরা যখন ম্যাপটা তৈরি করছি কলকাতার সাইকেল মানে কলকাতার সাইক্লিং ম্যাপ, সাইকেল চালানোর রাস্তা কলকাতা, তখন আমরা ওই জায়গাগুলোকে আমরা রেড লাল রাখবো যে এখানে কিন্তু আমাকে সাইকেল ঢুকতে দিচ্ছে না, তাহলে এই এই বেরিয়ারটা আমাকে ভাঙতে হবে। এক হচ্ছে আমাকে সাইকেলের ম্যাপটা দিয়ে গভর্নমেন্টকে বলতে হবে যে ওর ওর আইনগত যে ব্যাখ্যা তার সঙ্গে এটা কমেন্সুরেট করবে, যে আমাকে এই রাস্তায় কী করে আমি সাইকেলটা ঢোকাবো তোমাকে বলে দিতে হবে, না যদি তুমি বলে দাও তাহলে কিন্তু তুমি আমাকে সাইকেল চালাতে দেবে নাই বলছো, কারণ গঙ্গার ধারক দিয়ে এসে নিশ্চয়ই আমি ওখানে সাইকেলটা ফেলে দিয়ে ডালহৌসিতে ঢুকবো না। সুতরাং আমি যদি আমাকে যদি ডালহৌসিতে ঢুকতে হয় বা আমাকে যদি সল্টলেক অব্দি যেতে হয় তাহলে এই রেড জোনগুলোর মধ্যে দিয়ে যেতে হবে যেখানে এখন ব্যান আছে, তাহলে এইগুলো তোমাকে কোনোভাবে অপসারণ করতে হবে, নাহলে প্যারালাল সাইকেল লেন করতে হবে, নাহলে কতগুলো কিছু একটা করতে হবে, বাইপাস তৈরি করতে হবে, করে তোমাকে ওখানে আমাকে ঢুকতে দিতে হবে। এটা হচ্ছে আইনগতভাবে বলতে হবে। আর দ্বিতীয় হচ্ছে এই এই রাস্তাগুলোর এই যেখানে যেখানে আমি আটকাচ্ছি সেইখানেই আমাকে সাইকেল, যেমন লন্ডনে হয় বা জার্মানিতেও হয়, সাইকেল জ্যামার আমাকে সাইকেল জ্যামিং করতে হবে, মানে কোনো একদিন ওই জায়গায় আমাকে সাইকেল চালিয়ে জ্যাম করে দিতে হবে, যে অনেক সাইকেল নিয়ে যে আমি এখান দিয়ে সাইকেল চালিয়ে যাব, এবং আমি কিন্তু তাহলে মোটর গাড়িকে চলতে দেবো না, কারণ তুমি আমাকে সাইকেল চালাতে দিচ্ছ না বলেই আমি আমি তোমাকে অকুপাই করবো, তুমি আমাকে অকুপাই করেছো আমি তোমাকে অকুপাই করবো। তো সুতরাং প্রথম হচ্ছে আইনগতভাবে প্রশ্নটা তুলতে হবে, এবং আইনগতভাবে ওরা যদি জিনিসটাকে নাই করতে চায় তখন আমাদের কিন্তু সাইকেল জ্যামিংয়ের রাস্তায় যেতে হবে। কেন কি এই আন্দোলনটা হবে কিন্তু প্রচারমূলক নয়, এই আন্দোলনটা কিন্তু মূলত হবে ইন্টারভেনশনই হস্তক্ষেপমূলক, প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু হস্তক্ষেপের মধ্যে দিয়েই কিন্তু এডুকেশন হবে। কেন কি দেখো আসলে তো দর্শনগতভাবে এটা বলে দেওয়া হয়েছে যে সাইকেল চালায় যারা তারা হচ্ছে সমাজের অমর্যাদাকর অসম্মানের লোক, ফালতু লোকেরা সাইকেল চালায়, সাইকেল কোনো ভালো লোক চালায় না, সাইকেল ওই যে আমাদের সুভাষ দত্তর স্টেটমেন্টটা দেখলে বোঝা যায় যে অসভ্য লোকেরা সাইকেল চালায়, মানে যারা এ ফালতু লোক তারা সাইকেল চালায়। সুতরাং ওইখানটা যদি আমাদের এ করতে হয় তাহলে সাইকেল লাভার এবং সাইকেল যারা চালিয়ে জীবিকা অর্জন করে তাদের মধ্যে একটা ব্রিজ, তাদের মধ্যে কিন্তু একটা সেতু তৈরি করতে হবে, যারা সত্যি করে সাইকেল চালিয়ে জীবিকা অর্জন করে আর যারা সাইকেল ভালোবাসে, এই দুয়ের মধ্যে ব্রিজিংটা করার জন্য কিন্তু আমাদের স্ট্র্যাটেজিটা তৈরি করতে হবে। সেই জন্য ও যেরকম বলছে যে স্কুলে যাওয়া বা বাচ্চাদের ইয়ে করা সেগুলো করতে হবে। তো এটা হচ্ছে থার্ড, সেই ম্যাপটা তৈরি করা, এবং আমাদের আমরা যদি একটা পুস্তিকা তৈরি করি যাতে কোথায় কোন কোন কোন রাস্তায় ব্যান আছে এটা যেমন উল্লেখ থাকবে, আবার এই ব্যানকে অগ্রাহ্য করে আমি সাইকেল কোন রাস্তায় চালাতে পারি কলকাতায় তারও একটা খুব সুন্দর ম্যাপ থাকবে, তার ফলে সেটা কালার্ড ম্যাপ হবে যাতে পুরো জিনিসটা বোঝা যায় যে আমি কীভাবে কলকাতায় সাইকেল চালাতে পারি এবং কম সময়ে আমি মেটিয়াবুরুজ থেকে শ্যামবাজারে পৌঁছতে পারি, যে কোনো ভেহিকেলের থেকে কম সময় আমি আমি সাইকেলে আমি শ্যামবাজার চলে আসতে পারি, এটা আমাকে বলতে হবে এবং করে দেখাতে হবে। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্টটা হচ্ছে যে এইটা যে মানে এই যে মাসে মাসে করা বা ইত্যাদি যে করা কথা উঠছে সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে মানে ফোর্থ পয়েন্ট হচ্ছে প্রোগ্রামের, যে এক্ষুনি আমাদের কলকাতায় যেহেতু কলকাতায় ব্যানটা আছে, কলকাতায় যে ইলেকশন আসছে, কলকাতায় যে ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছে, তার মধ্যে আমার ধারণা এসইউসির ম্যানিফেস্টো ছাড়া অন্য, আমি কিন্তু এসইউসি করি না, কিন্তু আমি বলছি যে এসইউসির ম্যানিফেস্টো ছাড়া অন্য কোনো দলের ম্যানিফেস্টোতে সম্ভবত এটা নেই, সাইকেলের ব্যাপারটা নেই, থাকতে পারে, কেন এসইউসি এমনি ব্যাপারটাকে অফিসিয়ালি ওরা বিভিন্ন জায়গায় পোস্টার টোস্টার দিচ্ছে বলে, সেই জন্য আমার মনে হচ্ছে সেই জন্য আমরা ম্যানিফেস্টোটা হয়তো এক্ষুনি পাল্টাতে পারবো না, কিন্তু আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কলকাতায় যে জায়গাটা ব্যান আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারি কিনা যে তাদের ক্যাম্পেনের মধ্যে সাইকেলের চালানোর দাবিটাকে ইনক্লুড করা তাদের এর মধ্যে, এবং সেইটা আমরা যদি ধরা যাক আমরা ধর্মতলায় আমরা যদি সাইকেল চালিয়ে আমরা গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বা যে যারা যারা দাঁড়িয়েছে, শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় নয় প্রত্যেকের কাছে গিয়ে আমরা বলতে পারি যে তোমার ক্যাম্পেনের মধ্যে তুমি সাইকেল চালানোর এটাকে ইনক্লুড করো, সাইকেলটাকে যে বন্ধ করা হয়েছে সেটাকে তুমি প্রতিবাদ করো, ভোটের আগে করার কথাই বলছি। আর যদি এটা যদি নাও করা যায় তাহলেও অন্তত একটা লিফলেট তৈরি করা, যে লিফলেট বা যে ক্যাম্পেইনটার মধ্যে এই কথাটা বলা থাকবে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলতে হবে যে কলকাতায় সাইকেল চালাতে দিতে হবে, এরকম একটা যদি ক্যাম্পেইন আমরা তৈরি করতে পারি। এবং ধরা যাক আমরা সকাল 7টার সময় একদিন আমরা ধর্মতলায় সবাই সাইকেল নিয়ে পৌঁছলাম এবং প্রত্যেকে আমরা 11টা অবধি লিফলেট দেব ধর্মতলার বিভিন্ন কর্নারে দাঁড়িয়ে যে আমাদের সাইকেল চালাতে দিতে হবে, যদি তুমি ভোট পেতে চাও তাহলে তুমি এইটা বলো যে আমাদের সাইকেল চালাতে দিতে হবে, মানে খুব স্পেসিফিক্যালি একটা ডিমান্ড পার্থক্য। এটা আমার একটা প্রোগ্রাম, হ্যাঁ বারো এটা একটা করা যেতে পারে, এটা বলা সেটা সবচেয়ে ভালো, ঠিক এটা হচ্ছে একটা প্রোগ্রাম। আর দ্বিতীয় প্রোগ্রামটা আমি বলছি একটু লং টার্ম, সেটা হচ্ছে ওই সাইকেল লাভারদের সঙ্গে সাইকেল যারা চালাতে বাধ্য জীবনযাপনের জন্য তাদের একটা ব্রিজ তৈরি করার জন্য, সেই দিক থেকে আমার মনে হচ্ছে যে যেটা একটা আমরা লেখাও ছাপিয়েছিলাম ইকুয়েডরের, যে একটা একটা এ করা একটা একটা দিন করা যেদিন সাইকেলের সকলে একটা পিকনিকে জড়ো হবে খুব বড় একটা জায়গায় গঙ্গার ধারে বা কোথাও, সেখানে বাচ্চাদের আমরা সাইকেল কিছু যদি জোগাড় করতে পারি, বাচ্চাদের সাইকেল চালানো শেখানো হবে, এজেডদের ওল্ডদের মেয়েদের সাইকেল চালানো শেখানো হবে, এবং সেখানে পিকনিক হবে, সেখানে নানারকম সাইকেলের নানারকম ইভেন্ট হবে, অর্থাৎ একটা ডে ফর সাইকেল, হ্যাঁ সাইক্লিং, একটা সাইকেল আরোহীদের দিন বলে আমরা যদি সেই একটা, যেমন আমাদের ওখানে গঙ্গার ধারে খুব সুন্দর জায়গা আছে যেখানে পিকনিকও করা যায়, আবার বড় মাঠ আছে যেখানে আমরা সাইকেল চালানো শেখাতে পারি, সেখানে নানা রকম কিছু খাওয়া দাওয়া করতে পারি, একসঙ্গে যারা সাইকেল চালায় তাদের পরিবার নিয়ে আমরা ওখানে একদিন কাটাতে পারি, এইরকম একটা। যেমন আমরা করলাম ফুকুশিমা নিয়ে ওই একাডেমি অফ ফাইন আর্টসের সামনে, যে সেই দিন খাওয়া দাওয়া এ করা নানা রকম এমন খাবার খাওয়া যে খাবারগুলো ভালো, সব দিক থেকেই জিনিসটাকে ধরা, যেখানে ওই ফিলোসফির দর্শনের প্রশ্নটা আসে যে কি ধরনের জীবন আমরা চাই। তো সেই রকম একটা যদি আমরা শীতকালে একটা টার্গেট করি পুজোর, আর ধরা যাক কালী পুজোর মাঝখানে বা এখন থেকেই ঠিক করলাম, এবং এখন থেকেই আমরা লোকজনের মেম্বারশিপ তৈরি করলাম যে যারা ওইটাতে পিকনিকটাতে যারা জয়েন করবে, উৎসবটাতে যারা সাইকেল উৎসবে যারা জয়েন করবে, এই মোটামুটি। আচ্ছা আরেকটা পুস্তিকা, একটা পুস্তিকা বললাম সাইকেলের, আরেকটা পুস্তিকা করা দরকার, সেটা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ, মানে সেটা হচ্ছে একটু অ্যাটাকিং, সেটা হচ্ছে কেন মোটর সাইকেল চালানো, কেন মোটর গাড়ি চালানো সমাজের পক্ষে ক্ষতিকর, এরকম একটা মানে একটা সাইকেল ভাবতে হবে কিছু, মানে একদম সোজাসুজি মোটর গাড়ি কেন সমাজের ক্ষতি করছে, প্রাইভেট ভেহিকেল, মোটর গাড়ি মানে প্রাইভেট ভেহিকেল, এটা যে একটা সমাজ বিরোধী যান সেই সেটা পরিষ্কার করে বলা একটা প্যাম্পলেট। একটা পয়েন্ট সেকেন্ড হচ্ছে যে পণ্ডিত আন্দোলন যারা করে তাদের আন্দোলনে তাদের বলা এই ব্যাপারটা হচ্ছে আর আপনি সেদিন যেটা হয়েছিল সেটার বিষয়ে আমি বলছি আমরা সেদিন আমরা যারা সাইকেল লাভার এবং যারা সাইকেলের উপর ডিপেন্ডেন্ট পেশাগতভাবে তাদের একটা মাস পার্টিসিপেশন কিন্তু কত লোক থাকা সত্ত্বেও আমরা সেই লোকটাকে আমরা সেই জন্য লোকের পক্ষে ফিরে ধরতে পারি কারণ আমরা যদি জানি যাতে যদি আমরা একটু অর্গানাইজ করতে করতাম আমরা সাইকেলের একটা সাইকেলের পেছনে আরেকটা সাইকেল যাবে সেই জন্য যদি আমরা সাইকেলটা ফিটের সারির মতো যদি নিয়ে যেতে পারতাম তাহলে বৃষ্টি নন্দন হতো আর আমরা হয়েছি কিছুটা জায়গায় কিছু লোক জড়ো হয়ে গেছে ভেতরে কিছুটা গ্যাস তারপর আবার কয়েকটা লোক স্টেশন স্টেশনে আসছে সেগুলো এরকম হয়ে গেছে আমার কাছে খুবই বাজে আমি অনেক সময় পিছিয়ে গেছি আমি আবার কিছুটা এগিয়ে আসতে চেষ্টা করেছি লোকের চোখে পড়তো সেটা আর সেটা হচ্ছে সেদিনকার সীমাবদ্ধতা আর আরেকটা যেটা যে কত লোক থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এই যেটা অর্গানাইজ করা হয়েছিল প্রায় এক দেড় মাস আগে থেকে পুলিশকে জানানো হয়েছিল তাদের পারমিশন না নিলে পরেও তাদের আমরা বলেছিলাম যে এই রুট না দিয়ে আমরা যাবো সারাদিন ব্যাপী আমাদের এই রুট না সেকেন্ড হাফে আমাদের সেই রুটটাকে কিন্তু ওরা ব্রেক করে দিয়েছিল পুলিশ একটা জায়গায় আমাদের কিন্তু নামিয়ে দিয়ে তারপরে আমাদের হাঁটিয়েছে কিছুটা দাঁড় করিয়ে দিয়ে তারপরে হাঁটতে বন্ধ হয়েছি আমরা সাইক্লিং করতে পারিনি কিছুটা জায়গায় অতগুলো লোক একসঙ্গে থাকা সত্ত্বেও তো তুমি একটা দুটো লোক থাকলে পুলিশ তো সে সুযোগটা নেই কারণ এমনিতেই আমরা আনঅর্গানাইজ তারপরে তো শ্রীমান যেটা বললো যে বিভিন্ন পেশার লোকেরা পুলিশের সঙ্গে একটা বন্দোবস্ত করেই যায় তার কারণ সে আনইন্টারেস্টেড সার্ভিস যাতে দিতে পারে সেই জন্য একটা ব্যবস্থা করেই নিচ্ছে সুতরাং সেই জায়গাটা থেকে আমাদের ভাবতে হবে যে আমরা আর কি করতে পারি এক তো আমরা পলিটিক্যাল পার্টিগুলোকে বললাম যে এইটা তুমি ইনক্লুড করো পরিবেশ আন্দোলনের লোকেদের বললাম যে ইভেন্টটা তোমরা রাখো আর আরেকটা হচ্ছে অবস্থান কিছু আমরা নিতে পারি কিনা ওই সাইকেল আমরা মিটিং করে গেলাম একটা জায়গায় মিটিংটা পাস করে যাচ্ছে সুতরাং সাময়িক একটা সময়ের জন্য একটা জায়গায় আটকাছে চাকরি গভর্নমেন্টের উপর হয়তো চাপ সৃষ্টি হচ্ছে সে ভাবলো ঠিক আছে ও যাচ্ছে তো যাক না তারপরে তো ক্লিয়ার হয়ে যাবে এবার সেটা না করে আমরা যদি সেটা করতে পারলাম ভালো সেটাও আমরা ওই অত বড় রুট না করে কিছুটা জায়গায় করে সেই জায়গাটাকে আমরা একটা অবস্থান তৈরি করতে পারি যে অবস্থানটা লোকের চোখে পড়বে এবং গভর্নমেন্টে করার একটা চাপও সৃষ্টি হবে যে অবস্থানটার মধ্যে দিয়ে আমরা বলতে চাইছি যে তুমি আমাদের আমাদের এটা দিতে হবে সেই দাবিটা যদি সেভাবে রাখা যায় অবস্থান নিতে পারে আর স্কুল এবং কলেজের যে প্রস্তাবগুলো এসছে সেগুলো তো খুব ভালো প্রস্তাব সেগুলোকে ইনক্লুড করে আর সাইকেলের উপরে টেটির যে আঘাতটা সেটা এখনো শান্তিপুরে গিয়ে পৌঁছয়নি কিন্তু অন্য একটা আঘাত আসছে সেটা হচ্ছে কি যে আমাদের প্রতিবেশী বন্ধু বান্ধব তারা অনেকেই এখন মোটর বাইকেরই সব লাভার্থ হয়ে যাচ্ছেন সুতরাং আমার ফিলোসফিক্যালি জায়গা থেকেই দেখা আমার যত রাজ্যের কাগজপত্র নিয়ে প্রত্যেককে বলছি এটা পড়ো এটা পড়লে দেখো চিল যখন থাকবে না তখন তোমাকে এটাই সাশ্রয় দেবে হ্যাঁ এই সমস্ত করে তাদেরকে বলছি যত বেশি পারো সাইকেল চালাও যদি প্রত্যেক দিন না করো রবিবারে চালাও আর আমাকে প্রতিদিন 10 কিলোমিটার চালাতে হয় আর এখন আমাদের সংকট এটা হচ্ছে কি যে আমাদের বন্ধু বান্ধবরাই আমাদের চাপা দিয়ে মেরে ফেলবে আমাদের অন্য সংকট আমাদের সংকটটা একদম স্টেটের না আমাদের বন্ধু বান্ধবরাই সংকটটা আমাদের ফেলে দিয়েছে সংকটের মধ্যে তা এবং আমার তো খুব ভালো লেগেছে তবে একটু শৃঙ্খলা টঙ্খলা থাকলে ওই ব্যাপারটা হচ্ছে আমার যেহেতু প্রতিদিন 10 কিলোমিটার চালাতে হয় আমি জাস্ট অলরেডি আমার তো মোটামুটি প্র্যাকটিস আছে আমি সবাইকে ছাড়িয়ে হয়তো ওই কখনো ব্রিজের ওপরে উঠে পড়েছি সেগুলো খুব পরে ভেবে দেখলাম ঠিক করিনি হ্যাঁ ওই ঢাকুরিয়ার ওপর দিয়ে ব্রিজের ওপর দিয়ে আমি একাই যাচ্ছি হ্যাঁ সেটা আমি ঠিক করিনি আমি আর দর্শন ছিলাম আমার একটা এমনিতে এই ছিল যে পুরো কলকাতার রাস্তাগুলো চিনে নিতে হবে এটা আমি এই ভাবনা থেকে এসেছিলাম সুতরাং হ্যাঁ সুতরাং আমি আগের দিন রাত্রিতে চলে এসেছি হ্যাঁ পুরো রাস্তা রাস্তা আনন্দপালির দোলটা কোথায়, প্রদীক্ষণের অফিস ওইটা যাওয়া হয়নি, ওটা ছিনে নেবো, ওই সমস্ত আমার অনেক ছিল মাথায়। সুতরাং ওইগুলো আমি করেছি, তাই এগুলো ঠিকও করিনি। আমি এখন স্বপনদা বলছি যদি পিঁপড়ের শাড়ির মতন চলতে পারতাম ভালো হতো। স্বপনদা একটু পিছিয়ে পড়েছেন, আমি অনুতপ্ত, আমি জানি তো, কিন্তু কিছু করার নেই। আমাকে রবি প্রতিদিন 10 কিলোমিটার চালাতে হয়, এই এখন 9:10 সময় যাবো, 10 কিলোমিটার চালাবো। সুতরাং আমি অলরেডি আমার প্র্যাকটিসটা এত বেশি শুরু করতে বলছেন না, আপনার পেছনে থাকতে বলছেন তো বা সঙ্গে থাকতে বলছেন, তো যাই হোক সংকটটা আমার অন্য আর কি। মানে নিজেদের মধ্যে বলবেন খুব ভালো করে, এখানে দরকার হলে ফোন নাম্বার নিয়ে নিন, পাঠিয়ে দিন। এই যে এখানে যে টেপটা হলো সেই টেপটা আমি ইন্টারনেটে লোড করে রাখবো, তার অ্যাড্রেস আমি সবাইকে দিয়ে দেবো, যে যেরকম ভাবে পারেন শুনতে পারেন, বা এই যদি কারোর চায় তাহলে প্রতীক্ষণে বেরোবে হ্যাঁ, এখানে তো শর্ট বেরোবে, যদি কেউ পুরোটা চায় তাহলে সেটা খেয়ে নিতে পারে। আর লিঞ্চ তো টোকাই হলো এমনি আমাকে, মানে আমার মনে হয় যে অনেক ধরনের সাজেশন এসেছিল, প্রত্যেকটা সাজেশনই ভালো, কিন্তু আমার করা মানে কোনো একটা সাজেশনের পক্ষে বলা বা এইটা করতে হবে বলা, আমার মনে হয় যে আমি এখন মানে আমার ওই ইয়েটা নেই যে আমি বলতে পারবো আর কি যে এইটা করা উচিত ওইটা করা উচিত। আমার মনে হয় যে আমরা যারা এই সাইকেল রেলিটা অর্গানাইজ করেছিলাম, অর্গানাইজ করার আগে একটা মিটিং করেছিলাম, তারপরে একটা মিটিং করেছিলাম, যে সেরকম ভাবে একটা এই অর্গানাইজারদের একটা মিট করা হোক, সেই মিটেই ঠিক হোক আর কি, যে আমরা কি ধরনের প্রোগ্রাম দিতে পারি এটা মাথায় রেখে, যে আজকে জিনিসে যা যা প্রস্তাব এলো, যা যা কথাবার্তা হলো, সেই সবগুলো মাথায় রেখে যারা যারা সেই সেই মিটে যেতে চান, মানে তারা যেতেই পারে রিসার্চার, হ্যাঁ সবাই আসতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে ওটা এক্সক্লুসিভ কারোর জন্য, যে কেউ আসতে পারে, কিন্তু নিশ্চয়ই সেটা একটা ছোট মিটিং হবে এবং সেখানে ওরকম কোনো মানে পরিকল্পনাটা করা যাবে আপনার মাথায়। এটা মাথায় রেখে যে এখানে কি কি প্রস্তাব এলো, যারা যারা এটা টুকে নেন নি যে কি কি প্রস্তাব এলো, তারা দরকার হলে এটা আরেকবার একটু শুনে নেবে, আজকে ঠিক করা যেতে হবে, হ্যাঁ শুনে নেবে, এখনো সাইকেল বন্ধ কারণ নেই। দেখো দু তিনটে ট্র্যাফিক কমিউনিকেশন আটকানোর জন্য, মানে ট্র্যাফিক স্মুথ ট্র্যাফিকের জন্য এটা বলা আছে, আমাদের যে ফার্স্ট টাইম স্লো, ফার্স্ট টাইম স্লো যে ডেফিনেশনটা আমি জানি জায়গা দিয়েছি, এই যে ফার্স্ট টাইম স্লো এটা দিয়ে যদি চাওয়া যায় যে এটা সাইকেলটা স্লো পাস বামানো হয়েছে হচ্ছে পাস, তাই তো আমি এখান থেকে সাপাজার যাবো কোনো নেই, এটা পাস লাগবে 40 মিনিট, এই এই যুক্তিতে যদি যাওয়া যায় সবগুলোই প্ল্যানিং করা হবে, ঠিক আছে বুধবার দিনকে তাহলে করা হোক, বুধবার দিন করা যেতে পারে, বুধবার করা হোক, বুধবার দিন সন্ধ্যাবেলায় করা যেতে পারে, ছটা করা হোক, ছটা থেকে বুধবার দিন ছটা থেকে সাতটা করা যেতে পারে, সাড়ে সাতটা বেশি লোক হলে তো বাথরুমে বসা যাবে না, মেডিকেল কলেজ উপরে বসা যায় বুধবার, বসা যাবে মেডিকেল কলেজে, হ্যাঁ মেডিকেল কলেজে কেন কতক্ষণ চলবে? বাকচর্চায় ছটা থেকে আটটা বুধবার বলে দেবো। আচ্ছা পেনটা কোথায় গেল? Thank you. একটা যে অনুষ্ঠান হবে